রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ আল ফারুক। এই সিরিজে আলোচিত হবে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর জীবন, সময় এবং কর্ম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়িদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের পঞ্চম পর্ব শুরু করতে যাচ্ছি এবং আমাদের আজকের পর্বের বিষয়বস্তু হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, সেই ঘটনাগুলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার প্রত্যেকটিতেই শরীক ছিলেন। প্রথমে আমরা শুরু করছি বদরের যুদ্ধের ঘটনা দিয়ে। আমাদের আগের আলোচনায় একটি ঘটনা চলে এসেছে, যেখানে বদরের যুদ্ধবন্দীদের সম্পর্কে তাদের ব্যাপারে কী ব্যবস্থা গ্রহণ করা হবে সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল খাত্তাবের সঙ্গে পরামর্শ করেছিলেন এবং শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফয়সালা দিয়েছিলেন সেটা ওমর ইবনুল খাত্তাবের মতের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হয়েছিল। এই ঘটনাটি আগের পর্বে আমাদের আলোচনায় উঠে এসেছে। এছাড়াও বদরের যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট ওমর ইবনুল খাত্তাবের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি বদরের যুদ্ধে আলওয়ালা আল বারা বা আল্লাহর জন্যই বন্ধুত্ব এবং আল্লাহর জন্যই সম্পর্ক ছেদ করা, আল্লাহর জন্যই বৈরিতা, এর একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। বদরের যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের বিভিন্ন দিক থেকে পরীক্ষা নিয়েছেন। এর মধ্যে একটি কঠিন পরীক্ষা ছিল যে তাদের শত্রু বাহিনীর মধ্যে যারা ছিলেন তারা অনেকেই ছিলেন তাদের আত্মীয়, কারো পিতা, কারো ভাই, কারো চাচা কিংবা নিকট আত্মীয়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি এই যুদ্ধে তার আপন মামাকে হত্যা করেছিলেন, আল আস ইবনে হিশাম। তিনি ওমর ইবনুল খাত্তাবের হাতে নিহত হয়েছিলেন। নিঃসন্দেহে সেটা ছিল ইমানের একটি উজ্জ্বল দৃষ্টান্ত, অর্থাৎ আত্মীয় স্বজন কিংবা যে কোনো কিছুর থেকে ইমানকে প্রাধান্য দেওয়ার কারণেই তারা সেই অবস্থান গ্রহণ করেছিলেন। আরেকটি ঘটনা হচ্ছে সুহাইল ইবনে আমর, তার সঙ্গে সংশ্লিষ্ট ঘটনা। সুহাইল ইবনে আমর সে ছিল কুরাইশদের মধ্যে একজন নেতৃত্বস্থানীয় ব্যক্তি এবং সে খুবই বাগ্মী একজন ব্যক্তি ছিল, বাক্পটু বক্তা ছিল। বিভিন্ন সময়ে কথার মাধ্যমে সে কাফেরদেরকে মুসলিমদের বিরুদ্ধে উত্তেজিত করত। এই কাজে সে বেশ দক্ষ ছিল। তার বাগ্মিতাকে সে ব্যবহার করেছিল ইসলামের বিরুদ্ধে। ঘটনাক্রমে বদরের যুদ্ধের পর সে বন্দী হলো, মুসলিমদের হাতে আসলো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং বললেন, হে রাসূলুল্লাহ, আমাকে অনুমতি প্রদান করুন, আমি গিয়ে সুহাইলের সামনের দুইটি দাঁত ভেঙে দিই, যেন সে যখনই কথা বলবে তখনই তার জিহ্বা সামনের দিকে বের হয়ে আসবে এবং কথার মাধ্যমে সে ইসলামের বিরুদ্ধে আর শত্রুতা করতে পারবে না, আপনার বিরুদ্ধে সে আর কথা বলতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কী বললেন? তিনি বললেন, লা উমাসিলু বিহ ফা উমাসিলুল্লাহু বিহ ওয়া ইন কুনতুম নাবিয়্যা ওয়া আসা আন ইয়াকুমা মাকামান লা তাযুন্নু। তিনি বললেন যে আমি তাকে বিকলাঙ্গ করতে পারি না, কারণ যদি এই কাজ আমি করি তাহলে আল্লাহ আমাকে বিকলাঙ্গ করে দেবেন, এমনকি আমি নবী হওয়া সত্ত্বেও। তিনি আরও বললেন, হয়তো এই সুহাইলি একদিন এমন কিছু করবে যে কাজ তোমাকে খুশি করবে, যে কাজের কারণে তুমি মুগ্ধ হবে। সুবহান আল্লাহ, আমরা দেখতে পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অন্তর্দৃষ্টি এটা পরবর্তীতে সত্যে প্রমাণিত হয়েছিল। সুহাইল ইবনে আমর বদরের যুদ্ধের আরও অনেক বছর পর যখন হুদাইবিয়ার চুক্তি সংঘটিত হলো তারও পরে তিনি মুসলিম হয়েছিলেন, কিন্তু পরবর্তীতে তার যে ভূমিকা ছিল সেটা ছিল সত্যি আশ্চর্য হওয়ার মতো। তিনি ইসলামের প্রতি আন্তরিকভাবে নিবেদিত প্রাণ ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর যখন মক্কায় বেশ কিছু লোক তারা মুরতাদ হয়ে যায়, ধর্মত্যাগী হয়ে যায়, সেই সময়টা ছিল একটি কঠিন পরীক্ষার সময় মুসলিমদের উপরে। এমনকি মক্কায় যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হতে নিযুক্ত গভর্নর ছিলেন, আত্তাব ইবনে উসাইদ, তিনিও আত্মগোপন করেছিলেন, লুকিয়েছিলেন। সেই সময় পরিস্থিতি সামাল দেওয়া বেশ কঠিন একটি কাজ ছিল। তখন যে ব্যক্তি এগিয়ে এসেছিলেন তিনি হচ্ছেন সুহাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একসময় ইসলামের বিরুদ্ধে অগ্রগামী ছিলেন, তিনি এখন ইসলামের পক্ষে এগিয়ে আসলেন এবং কুরাইশের লোকেদেরকে আহ্বান জানিয়ে, তাদেরকে সাবধানবাণী জানিয়ে তিনি বলছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত, তার মৃত্যু ইসলামকে আরও মজবুত করেছে, কাজেই যদি কেউ ইসলাম ত্যাগ করতে চায় আমি তার মাথা কেটে নেব। সুহাইল ইবনে আমর তিনি দৃঢ়তা প্রদর্শন করলেন এবং তার দৃঢ়তার কারণেই মক্কার লোকেরা তারা ইসলামের উপর অটল ছিল। কাজী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, হতে পারে একদিন এই সুহাইলের কাজই তোমাকে মুগ্ধ করবে। বদর যুদ্ধের পর আরেকটি ঘটনা যেখানে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর দূরদৃষ্টি এবং অন্তর্দৃষ্টি আমাদের সামনে উঠে আসে। বদর যুদ্ধের পর যখন মক্কার নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা তারা যুদ্ধবন্দী অবস্থায় ছিল, তাদের ব্যাপারে মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, ফলে তাদের আত্মীয় পরিবার স্বজন তারা অনেকেই মুক্তিপণ নিয়ে মদিনায় আসছিলেন এবং মুক্তিপণ দিয়ে তাদেরকে মুক্ত করে নিয়ে যাচ্ছিলেন। এরকম একজন দুর্বৃত্ত বা উদ্ধত কাফের ছিল উমাইর ইবনে ওহাব। উমাইর ইবনে ওহাবের সন্তান সেও মুসলিমদের হাতে যুদ্ধবন্দী হয়েছিল। ফলে সন্তানকে মুক্ত করার জন্য উমাইর ইবনে ওহাব সে মদিনায় আসলো, মুক্তিপণ নিয়ে সে আসলো। সেই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বেশ কিছু সাহাবিদেরকে নিয়ে একটি স্থানে বসা অবস্থায় ছিলেন। তারা কোনো একটি বিষয়ে আলোচনা করছিলেন এবং সেখানে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনিও উপস্থিত ছিলেন। উমর ইবনে খাত্তাব তিনি দেখলেন উমাইর ইবনে ওহাব সে এসেছে এবং তার কাঁধে একটি তরবারি ঝুলানো অবস্থায়। উমর ইবনে খাত্তাব তাকে দেখা মাত্রই বললেন, হাজাল কলব আদু আল্লাহ, এই ব্যক্তি সে তো একটি কুকুরের মতো এবং সে আল্লাহর দুশ্মন, নিশ্চয়ই সে কোনো বাজে উদ্দেশ্যে বদ মতলবে সে এখানে এসেছে। তার চালচলন এবং ভাবভঙ্গি দেখেই উমর ইবনে খাত্তাবের মধ্যে এই কথাগুলো জেগে উঠেছিল। তিনি বললেন, এই ব্যক্তি নিশ্চয়ই কোনো বাজে উদ্দেশ্য নিয়ে এসেছে। এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আল্লাহর দুশ্মন উমাইর এসেছে এবং তার উদ্দেশ্য আমার কাছে ভালো মনে হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাকে আমার কাছে নিয়ে আসো। উমর গেলেন এবং তাকে পাকড়াও করে তাকে গ্রেফতার করে ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন এবং তার তরবারি উমাইরের তরবারি তিনি উমাইরের ঘাড়ে চেপে তাকে পাকড়াও করে নিয়ে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে উমর তুমি তাকে ছেড়ে দাও। তাকে ছেড়ে দেওয়া হলো। উমাইর সে প্রথম সাক্ষাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আনা আমাস সাবাহ, অর্থাৎ শুভ সকাল, সুপ্রভাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তোমার এই অভিবাদনের চেয়েও উত্তম অভিবাদন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেটা কি? সেটা হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অন্য একটি হাদিস থেকে জানি যে জান্নাতি ব্যক্তিরা যখন তারা পরস্পর একে অপরের মুখোমুখি হবে তাদের সম্ভাষণ হচ্ছে এটা, তারা পরস্পর সালাম বিনিময় করবে। সুতরাং এটাই হচ্ছে সর্বোত্তম অভিবাদন যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সুপ্রভাত, শুভ সন্ধ্যা, এগুলোর থেকে এটা অনেক গুণে উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন এসেছো উমাইর? উমাইর বলল, আমি তো আমার ছেলেকে মুক্ত করার জন্য মুক্তিপণ নিয়ে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সত্যি করে বলো কেন এসেছো? সে বলল, আমি সত্যিই বলছি, এই জন্যই আমি এসেছি, আমার ছেলেকে আমি মুক্তিপণ দিয়ে মুক্ত করে নিয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, তো তোমার সাথে থাকা এই তরবারি এটা কি উদ্দেশ্যে? উমাইর কিছুটা ঘাবড়ে গেল এবং সে বলল যে এই তরবারি এগুলো কি কাজে এসেছে, ধ্বংস হোক এই তরবারির। এর মাধ্যমে সে বোঝাচ্ছিল বদরের যুদ্ধে আমরা তরবারি ব্যবহার করেছি কিন্তু এগুলো তো আমাদের কোনো উপকারই আসেনি, আমরা পরাজিত হয়েছি, এই তরবারি আমাদের কী উপকার এসেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উমাইরকে বললেন, উমাইর তুমি এই জন্য আসোনি, তুমি এসেছো কারণ তুমি সাফওয়ান ইবনে উমাইয়ার সঙ্গে একটি বিষয়ে চুক্তিবদ্ধ হয়েছ। সাফওয়ানের সঙ্গে তোমার দেখা হয়েছে, কথা হয়েছে কাবার পাশে। তুমি সাফওয়ানকে বলেছিলে যে যদি তোমার কন্যা সন্তানগুলো না থাকতো, তাদেরকে দেখাশোনার দায়িত্ব যদি তোমার ঘাড়ে না থাকতো এবং তুমি মারা গেলে তাদের কি হবে এই বিষয় নিয়ে যদি তুমি উদ্বিগ্ন না হতে, কিংবা তোমার যদি অনেক বেশি অর্থ ঋণ না থাকতো, তাহলে তুমি কোনো কিছুরই পরোয়া করতে না এবং মদিনায় আসতে, মদিনায় এসে আমাকে হত্যা করতে। সেই সময় সাফওয়ান তোমাকে বলেছে যে এই বিষয় নিয়ে তুমি ভেবো না, আমিই তোমার মেয়েদের দায়িত্ব নিচ্ছি, তোমার মেয়েদেরকে আমার মেয়ের মতো আমি দেখাশোনা করব এবং তোমার ঋণের এবং তোমার যে ঋণ আছে সেটা পরিশোধ করার ব্যবস্থা আমি করে দেব। তখন তুমি রাজি হয়ে গেলে এবং আমাকে হত্যার উদ্দেশ্যেই তুমি মদিনায় এসেছ। উমাইর বেশ অবাক হলো কারণ সে যখন সাফওয়ানের সঙ্গে পরামর্শ করছিল, গোপন পরামর্শ, শুধুমাত্র সাফওয়ান এবং সে, এই দুজন ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি এই খবর জানার কোনো সুযোগ ছিল না। উমাইর সেই অবস্থায় তার অন্তরের অবস্থা পরিবর্তন হয়ে গেল এবং সে বলল যে এই সংবাদ এটা তো আমি আর সাফওয়ান ছাড়া কেউ জানে না, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং আপনি হচ্ছেন সেই আল্লাহর রাসূল। উমাইর মুসলিম হয়ে গেল। ওদিকে সাফওয়ান সে মক্কায় বেশ উত্তেজিত ছিল, সে আশা করছিল যে মদিনা থেকে উমাইর ফেরত আসবে এবং এসে বলবে যে আমি আমার উদ্দেশ্য পূরণ করেছি, মুহাম্মদকে হত্যা করেছি। এই খুশিতে সাফওয়ানের আর তরসই ছিল না এবং সে প্রতিদিন বের হয়ে মক্কায় যে প্রবেশপথ সেখানে খোঁজখবর নিত যে উমাইর আসছে কি না এবং তার সঙ্গী সাথীদেরকে সাফওয়ান বলতো যে অপেক্ষা করো, আর কয়েকদিনের মধ্যে এক বিরাট সুসংবাদ আসবে। উমাইর ফেরত আসলো এবং সাফওয়ানকে এসে সে বলল, সাফওয়ান আমি মুসলিম হয়ে গেছি। কাজে সাফওয়ান ইবনে উমাইয়া তার মনের আশা কিছুতেই পূরণ হলো না, বরং সে দেখল যে উমাইর এখন নিজেই বদলে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা দূরে থাকুক সে নিজেই এখন মুসলিম। এবং উমাইর ইবনে ওহাব বাস্তবেই যখন তিনি মক্কায় ফেরত এসেছিলেন, তিনি আগে যেভাবে ইসলামের শত্রুতায় অগ্রগামী ছিলেন, মক্কায় ফেরত আসার পর ইসলামের পক্ষে তিনি সেভাবে কাজ করা শুরু করলেন এবং মানুষকে ইসলামের দিকে আহ্বান জানাতে শুরু করলেন। এই ঘটনা থেকে আমরা লক্ষণীয় একটি বিষয় দেখতে পাই, সেটা হচ্ছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি সবসময় সজাগ এবং সতর্ক থাকতেন, বিশেষ করে নিরাপত্তার বিষয়ে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কখনোই অসতর্ক বা গাফেল হতেন না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মধ্যে একটি অন্তর্দৃষ্টি দিয়েছিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখনই উমাইরকে দেখলেন, তাকে দেখেই তিনি বুঝতে পারলেন যে এই ব্যক্তির উদ্দেশ্য খারাপ। তাকে তিনি গ্রেফতার করলেন, পাকড়াও করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন। আগের আলোচনাতেও বিশেষ করে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর হিজরতের ঘটনা এবং সেখানে যে শিক্ষা, সেই প্রসঙ্গে আমরা আলোচনা করে উল্লেখ করেছিলাম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সবসময় সজাগ এবং সতর্ক থাকতেন। তিনি কাউকে ধোকা দিতেন না এবং কারো মাধ্যমে ধোকাগ্রস্ত হওয়ার সুযোগও দিতেন না। আইয়াসকে তিনি সাবধান করেছিলেন আবু জাহেলের প্রতারণা থেকে। ওমর ইবনে খাত্তাবের এই ঘটনা থেকে আমরা এটাকে শিক্ষণীয় একটি দিক হিসেবে পাই, নিরাপত্তার ব্যাপারে আমাদের সবসময় সতর্ক থাকা উচিত। বদরের পর পরের ঘটনা উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধকে বলা হয় থাকে, এটা হচ্ছে মুসলিমদের বিজয়ের সূচনা। এরপর থেকে মুসলিমরা একের পর এক যুদ্ধে প্রত্যেকটি ক্ষেত্রেই বিজয় অর্জন করেছেন। উহুদ শুরুর দিকে আমরা জানি এই যুদ্ধেও মুসলিমরা প্রথম দিকে বিজয় অর্জন করেছিলেন, এমনকি মক্কার মুশরিকরা তারা যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়েও যাচ্ছিল, এতটাই নিরঙ্কুশ বিজয় মুসলিমরা অর্জন করেছিলেন। কিন্তু পরবর্তী ঘটনা থেকে আমরা জানি, যখন মুসলিমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আদেশের অবাধ্য হয়েছিল, আমিরের আদেশের অবাধ্য হয়েছিল, এর ফলাফল হিসেবে তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরাজয়ের শাস্তিকে চাপিয়ে দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন তীরন্দাজকে পাহাড়ের একটি গিরিপথে, একটি সংকীর্ণ প্রবেশপথে মোতায়েন করে রেখেছিলেন এবং স্থায়ীভাবে তাদেরকে সেখানে অবস্থান করার নির্দেশ দিয়েছিলেন, স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, তোমরা কিছুতে এই স্থান ত্যাগ করো না, এমনকি যদি তোমরা দেখতে পাও যে শকুন এসে আমাদের মৃতদেহগুলো থেকে মাংস খুবলে খাচ্ছে, এরপরেও আমি না বলা পর্যন্ত তোমরা স্থান ত্যাগ করবে না, তোমরা এখান থেকে নেমে আসবে না। অপরদিকে যদি তোমরা দেখো যে আমরা বিজয়ী হয়েছি, সেই ক্ষেত্রেও আমি না বলা পর্যন্ত তোমরা কখনোই এই স্থান ত্যাগ করবে না। সুতরাং সেই নির্দেশনা ছিল খুবই স্পষ্ট এবং পরিষ্কার নির্দেশনা। কিন্তু যখন পরিস্থিতি পরিবর্তন হয়ে গেল, মুসলিমরা বিজয় অর্জন করছিলেন, তারা মনে করলেন যে মুসলিমরা যুদ্ধ শেষ হয়ে গেছে, তারা গনিমতের মালামাল সংগ্রহ করছেন, কাফেররা ময়দান ছেড়ে পালিয়ে যাচ্ছে, এরকম একটি অবস্থায় শেষ পর্যন্ত তারা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের উপর দৃঢ় থাকতে পারেননি। 50 জন নিযুক্ত তীরন্দাজের মধ্যে 40 জনই তারা তাদের স্থান ত্যাগ করে পাহাড় থেকে নেমে আসেন। ঠিক সেই মুহূর্তে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তার বাজ পাখির মতো তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে ময়দানের একটি সামগ্রিক চিত্র দেখে নিলেন এবং বুঝতে পারলেন যে এই দিক থেকে যদি আমরা আক্রমণ পরিচালনা করি, মুসলিমদের উপর আমরা পরাজয় চাপিয়ে দিতে পারব। খালিদ বিন ওয়ালিদ বিন্দুমাত্র দেরি না করে তিনি সেই গিরিপথ দিয়ে মুসলিমদের উপর আক্রমণ করে বসলেন এবং যে বিজয় মুসলিমরা অর্জন করেছিল তা মুহূর্তেই পরাজয়ে রূপান্তরিত হলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে পরবর্তী পরিকল্পনা গ্রহণ করলেন এবং তিনি তার সাথে থাকা মুসলিমদেরকে নিয়ে উহুদ পাহাড়ের দিকে, উপরের দিকে পর্বতে আরোহণ করলেন এবং পাহাড়ের একটি ফাটলে তিনি আশ্রয় গ্রহণ করলেন। সুতরাং মুসলিমরা তখন রক্ষণাত্মক ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশিষ্ট মুসলিমদের জীবন রক্ষা করেছিলেন। উহুদের যুদ্ধের একটি পর্যায়ে গুজব ছড়িয়ে পড়েছিল, মুশরিকরা বলতে শুরু করলো যে মুহাম্মাদকে হত্যা করা হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূলত ইবনে কামিয়া নামে একজন ব্যক্তি, সে দাবি করেছিল যে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করেছে। একটি বর্ণনা অনুসারে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহত করেছিল, আঘাত করেছিল। আরেকটি বর্ণনায় আমরা দেখতে পাই যে সে মূলত মুসা ইবনে উমাইরকে হত্যা করেছিল এবং যখন যুদ্ধের ময়দানে বর্ম পরা থাকে, মাথায় শিরস্ত্রাণ বা হেলমেট পরা থাকে, সে অবস্থায় প্রত্যেককে চেহারা দেখে অনুমান করা মুশকিল যে কে আসলে কোন ব্যক্তি। এবং মুসা ইবনে উমাইরকে যখন সে শহীদ করেছিল, ইবনে কামিয়া সে ধারণা করেছিল যে সে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করেছে। এর মাধ্যমে একটি গুজব ছড়িয়ে পড়ে যে মুশরিকরা ধরে নেয় যে মুহাম্মাদকে তারা হত্যা করেছে। শেষ পর্যন্ত উহুদের যুদ্ধ শেষ হয়ে গেল এবং মক্কার মুশরিকরা ফেরত যাচ্ছিল। আবু সুফিয়ান ফেরত যাওয়ার আগে সে ঘটনার সত্যতা যাচাই করতে বের হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবিদেরকে নিয়ে, তার সঙ্গে থাকা বেশ কিছু অল্প সংখ্যক সাহাবি, তাদেরকে নিয়ে পাহাড়ের একটি ঢালে গোপন স্থানে অবস্থান করছিলেন। আবু সুফিয়ান সেই পর্বতের দিকে গিয়ে উচ্চস্বরে জিজ্ঞাসা করল, সে চিৎকার করে ঘোষণা করল যে তোমাদের মধ্যে কি মুহাম্মাদ আছে? আফিল কাউমি মুহাম্মাদ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবিদেরকে বললেন, তোমরা চুপ থাকো, জবাব দিও না। আবু সুফিয়ান আবার উচ্চস্বরে জিজ্ঞাসা করল, আফিল কাউমি ইবনে আবি কুহাফা? তোমাদের মধ্যে কি আবু কুহাফার সন্তান আবু বকর আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তুজিবু, জবাব দিও না। আবু সুফিয়ান আবারও চিৎকার করে জিজ্ঞাসা করল, আফিল কাউমি ওমর ইবনুল খাত্তাব? তোমাদের মধ্যে কি ওমর ইবনুল খাত্তাব আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তুজিবু, জবাব দিও না। আবু সুফিয়ান তখন ধরে নিল যে এই তিনজন ব্যক্তি নিশ্চয়ই নিহত হয়েছে, কারণ তাদের ব্যাপারে নাম ধরে জিজ্ঞাসা করা হচ্ছে কিন্তু কোনো জবাব আসছে না। নিশ্চয়ই তাহলে এই তিন ব্যক্তি নিহত হয়েছে। আবু সুফিয়ান তখন সে সন্তুষ্ট সহকারে বলতে লাগল, ইন্নাহা উলাই কুতিলু ফালাউকানু আহিয়া লা আজাবু। নিশ্চয়ই এই তিন ব্যক্তি তাদেরকে হত্যা করা হয়েছে, তারা নিহত হয়েছে, কেননা যদি তারা জীবিত থাকতো, বেঁচে থাকতো, অবশ্যই তারা জবাব দিত, সাড়া দিত। এখানে লক্ষণীয় একটি বিষয় দেখা যাচ্ছে, আবু সুফিয়ান শুধুমাত্র তিনজন ব্যক্তিকেই তাদের ব্যাপারে জানতে সে আগ্রহী ছিল, কারণ আবু সুফিয়ান সে একজন কাফের, এরপরেও সে স্পষ্ট বুঝতে পেরেছিল যে এই তিন ব্যক্তিই হচ্ছেন মুসলিমদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য ব্যক্তি। এই তিনজন ইসলামের খুঁটির মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনজন ব্যক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গে তার দুজন সহকারী আবু বকর সিদ্দিক এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ঘটনার মাধ্যমেও আমরা দেখতে পাচ্ছি যে সকলের কাছেই এটা একেবারে কমন সেন্স বা সাধারণ জ্ঞানের মতো একটি বিষয় ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং মুসলিমদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তি হচ্ছেন আবু বকর সিদ্দিক এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। মুশরিকদের মধ্যেও এই বিষয়টি একেবারে সুপরিচিত ছিল। যখন আবু সুফিয়ান বলল যে এই তিন ব্যক্তিকেই হত্যা করা হয়েছে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন আর নিজেকে স্থির রাখতে পারলেন না। তার যে আত্মসম্ভ্রম, আত্মমর্যাদাবোধ, এর কারণে তিনি জবাব দিয়ে ফেললেন। তিনি আবু সুফিয়ানকে লক্ষ্য করে বললেন, কাজাবতা ইয়া আদু আল্লাহ, হে আল্লাহর দুশমন, তুমি মিথ্যা বলেছ। আবাকাল্লাহু আলাইকা মা ইউখজিক, হে আল্লাহর দুশমন, তুমি মিথ্যা বলেছ, তোমাকে অপমানিত করার জন্য আল্লাহ তাদের প্রত্যেককেই জীবিত রেখেছেন, অবশিষ্ট রেখেছেন। আবু সুফিয়ান তখন বলল, উ উলু হুবাল, জয় হুবালের জয়। হুবাল, লাতুজ্জা, হুবাল, এগুলো ছিল তাদের সেই সমস্ত দেবদেবী মূর্তি। এগুলো আবু সুফিয়ান বদরের যুদ্ধের পরে যে মনোবেদনায় আক্রান্ত হয়েছিল, তাদের মধ্যে যে অন্তর্জ্বালা সৃষ্টি হয়েছিল, মুসলিমরা তাদের সব নেতৃত্বস্থানীয় ব্যক্তিদেরকেই প্রায় হত্যা করেছে, সেই জ্বালা পূরণ করার জন্য সে এসে জমায়েত হয়েছিল সৈন্যবাহিনী নিয়ে উহুদের যুদ্ধে, এবং এখান থেকে সে একটি সন্তুষ্টি নিয়ে ফেরত যেতে চাচ্ছিল যে আমরা যথেষ্ট প্রতিশোধ নিয়েছি বদরের পরাজয়ের। কাজেই ফেরত যাওয়ার সময় আবু সুফিয়ান মানসিক এই যুদ্ধে বিজয়ী হওয়ার চেষ্টা করছিল এবং সে মুসলিমদেরকে শুনিয়ে যাচ্ছিল, উলু হুবাল, হুবালের জয়, তাদের সেই মূর্তিগুলোর জয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন, তোমরা কি এর জবাব দেবে না? ওমর বললেন যে আমরা কি জবাব দিব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন, তোমরা বলো, আল্লাহু আলা ওয়া আজাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিই হচ্ছেন সুউচ্চ, সুমহান মর্যাদার অধিকারী এবং তিনি সর্বশ্রেষ্ঠ। আবু সুফিয়ান বলল, আমাদের উজ্জা আছে, তোমাদের কোনো উজ্জা নেই। মুসলিমরা তখন জবাব দিলেন, আল্লাহু মাউলানা ওয়ালা মাউলা লাকুম, আল্লাহ আমাদের অভিভাবক, আমাদের রক্ষাকারী, কিন্তু তোমাদেরকে রক্ষা করার মতো কেউ নেই। সুতরাং সেখানে একটি মানসিক যুদ্ধ, বাকযুদ্ধ সংঘটিত হচ্ছিল। মুসলিমদের পক্ষে জবাব দিচ্ছিলেন ওমর ইবনে খাত্তাব এবং কাফেরদের পক্ষে আবু সুফিয়ান নিজেই সেখানে ছিল। আবু সুফিয়ান যাওয়ার সময় মুসলিমদেরকে শুনিয়ে যাচ্ছিল, সে বলছিল, ইয়াউমুন বিয়াউমি বাদর, আজকের এই দিন বদর দিনের বদলা, বদরের দিনের প্রতিশোধ। সময়ের পুনরাবৃত্তি ঘটে, একসময় তোমরা বিজয়ী হয়েছিলে, আজকে তোমরা পরাজিত, আমরা বিজয়ী হয়েছি, আমরা প্রতিশোধ নিয়েছি। এবং যাওয়ার সময় আবু সুফিয়ান আরও শুনিয়ে গেল মুসলিমদেরকে যে তোমরা এমন কিছু ব্যক্তিদেরকে পাবে যাদের দেহ বিকৃত করা হয়েছে, মৃতদেহ যেগুলো অঙ্গচ্ছেদ করা হয়েছে, আমি সেগুলোর আদেশ প্রদান করিনি, কিন্তু এর কারণে আমি খুব একটা মন খারাপও করছি না, আমি সেটাকে প্রত্যাখ্যানও করি না। এর মাধ্যমে আবু সুফিয়ান হামজা রাদিয়াল্লাহু আনহু তার কথা উল্লেখ করেছিল। হামজা রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আমরা জানি তিনি উহুদের যুদ্ধে শাহাদত বরণ করেছিলেন এবং তার বুক চিরে ফেলা হয়েছিল হিন্দা। তিনি হামজার কলিজা চিবিয়ে খাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত বমি করে ফেলে দেন। আবু সুফিয়ান সেই দিকে লক্ষ্য করে বলছিল যে আমি কাউকে আদেশ করিনি দেহ বিকৃত করার জন্য, অঙ্গহানি ঘটানোর জন্য, কিন্তু ঘটনা ঘটে যাওয়ার পর এই ব্যাপারে আমার মধ্যে কোনো অনুশোচনা নেই, আমি এর জন্য খারাপ অনুভব করি না। আবু সুফিয়ান বলছিল যে সে বদলা নিয়েছে, বদরের যুদ্ধের প্রতিশোধ নিয়েছে, একবার তোমরা বিজয়ী হয়েছ, আরেকবার আমরা বিজয়ী হয়েছি। আবু সুফিয়ানের এই সন্তুষ্টি, এই দম্ভক্তি তার কি জবাব হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন, তোমরা কি কোনো জবাব দেবে না? সাহাবারা জিজ্ঞাসা করলেন, আমরা কি জবাব দিব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন যে, বলো, আমরা এবং তোমরা কিছুতেই সমান নই। লা সওয়া, কাতলানা ফিল জান্নাহ ওয়া কাতলানা ফিল নার, আমাদের যারা মৃত ব্যক্তি যুদ্ধে মৃত্যুবরণ করলেও তারা রয়েছে জান্নাতে, আর তোমাদের যারা মৃত তারা চলে গেছে জাহান্নামে। কাজেই কিছুতেই মুসলিমদেরকে পরাজিত করার কোনো সুযোগ নেই। আবু সুফিয়ান বোঝাতে চেয়েছিল, আমরা প্রতিশোধ নিয়েছি, আমরা তোমরা এখন সমান হয়ে গেছি, একবার তোমরা বিজয় হয়েছ, আমরা পরের বার বিজয় অর্জন করেছি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে জানিয়ে দিলেন, তোমরা কিছুতেই আমাদের সমান হতে পারবে না, অমুসলিমরা, কাফেররা কখনোই মুসলিমদের সমতুল্য হতে পারে না। আমরা মৃত্যুবরণ করলেও আমরা যাব জান্নাতে আর তোমরা যাবে জাহান্নামে। কাজী মুসলিমদের জন্য মুদ্রার এই পিঠ ওই পিঠ দুই পিঠেই বিজয়। আবু সুফিয়ান যখন ফেরত যাচ্ছিল তখন সে ওমর ইবনুল খাত্তাবের প্রতি লক্ষ্য করে চিৎকার করে জিজ্ঞাসা করল যে হে ওমর, আমি তোমাকে আল্লাহর নামে একটি বিষয় জিজ্ঞাসা করছি, তুমি কি আমাদেরকে বলতে পারো যে আমরা কি আসলেই মুহাম্মদকে হত্যা করেছি? ওমর ইবনুল খাত্তাব জবাব দিয়ে বললেন, আল্লাহর কসম করে বলছি তিনি ঠিক এখানেই আমাদের সঙ্গে উপস্থিত আছেন এবং আমাদের কথা শুনছেন, তুমি যে কথা বলছো সেটাও তিনি শুনছেন। আবু সুফিয়ান ফেরত যাওয়ার সময় বলল, নিশ্চয়ই তুমি আমার কাছে ইবনে কামিয়ার থেকেও অধিক সত্যবাদী এবং অধিক বিশ্বস্ত। আমি ইবনে কামিয়াকে নয়, বরং হে ওমর, তোমার কথাকেই আমি বিশ্বাস করছি। এই ঘটনায় উহুদের যুদ্ধের পরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি মুসলিমদের পক্ষ হয়ে আবু সুফিয়ানের দমভক্তির বিরুদ্ধে জবাব দিচ্ছিলেন। সেখানে বেশ কিছু লক্ষণীয় বিষয় হচ্ছে, প্রথমত ওমর ইবনে খাত্তাবের মধ্যে থাকা আত্মসম্মান এবং সম্ভ্রম বোধ। ইসলামের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তার যে আত্মসম্মান ছিল সেটা বেশ লক্ষণীয়। সেই পাহাড়ের ঢালে সেখানে আরেকটি ছোট যুদ্ধ শুরু হয়ে গেল, যেটা কিনা ছিল মানসিক যুদ্ধ, মন এবং মগজের যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উৎসাহিত করছিলেন যেন এই মন এবং মগজের যুদ্ধে, মানসিক যুদ্ধেও যেন তারা বিজয় অর্জন করেন। মক্কার সেই ঘটনা আমরা স্মরণ করতে পারি, যখন ওমর ইবনে খাত্তাব ইসলাম গ্রহণ করলেন এবং তিনি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আর কতদিন এভাবে আত্মগোপন করে থাকব? আমরা তো হকের উপরে আছি, আমরা জীবিত থাকি কিংবা মৃত্যুবরণ করি, আমরা কি হকের উপর নই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, অবশ্যই আমরা হকের উপর রয়েছি। ওমর তখন বলেছিলেন, তাহলে কেন আমরা লুকিয়ে থাকব? শেষ পর্যন্ত ওমর ইবনে খাত্তাবের অনুরোধের প্রেক্ষিতেই মুসলিমরা প্রকাশ্যে এসেছিলেন এবং ইসলামের একটি পর্দা উন্মোচিত হয়েছিল। পরবর্তী ঘটনা খন্দকের যুদ্ধে, সেখানে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অংশগ্রহণ করেছেন। খন্দকের যুদ্ধ সম্পর্কে আমরা জানি যে এটা ছিল মক্কার মুশরিকদের পক্ষ হতে এবং অন্যান্য আরব গোত্রগুলোকে একত্র করে সর্বোচ্চ সংখ্যায় সৈন্য সমাবেশ তারা ঘটিয়েছিল। এরপর তারা আর কখনোই এত বিপুল পরিমাণ সৈন্য নিয়ে মদিনায় মুসলিমদের উপরে হামলা করার জন্য আসতে পারেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় গোপন সংবাদ সংগ্রহ করতেন এবং তিনি আগাম সংবাদ পেয়েছিলেন যে মুশরিকরা এই ধরনের একটি হামলার পরিকল্পনা করছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান আল ফার্সি রাদিয়াল্লাহু আনহু তার পরামর্শ অনুসারে পরিখা বা ট্রেঞ্চ খনন করেন এবং এর মাধ্যমে তিনি মদিনার চারদিকে একটি প্রাকৃতিক অবরোধ সৃষ্টি করে রেখেছিলেন যে কুফাররা কখনোই এদিক থেকে আমাদের উপর আক্রমণ করতে পারবে না। সেখানে তাদের হাতে সময় ছিল খুবই অল্প এবং বছরের যে সময় ছিল সেই সময়টাও ছিল খুব কঠিন সময়। এরপরেও তাদেরকে দিন রাত কাজ করতে হচ্ছিল, তারা পরিখা খনন করছিলেন, খন্দক খনন করছিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি সেখানে দিন রাত পরিশ্রম করে মুসলিমদের কাজে শরীক ছিলেন। এ প্রসঙ্গে সহিহ বুখারীতে একটি হাদিস আমরা দেখতে পাই, জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন, খন্দকের দিন সূর্য অস্ত যাওয়ার পর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি আসলেন এবং কুরাইশ গোত্রীয় কাফের সর্দারদেরকে তিনি ভৎসনা করছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখনও আসরের সালাত আদায় করতে পারিনি, এমনকি সূর্য অস্ত হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কসম, আমিও সালাত আদায় করিনি। জাবির ইবনে আবদুল্লাহ তিনি বলছেন যে এরপর আমরা সবাই মিলে একটি নির্দিষ্ট স্থানের দিকে উঠে গেলাম এবং সেখানে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাতের জন্য ওযু করলেন, আমরা ওযু করলাম, এমনকি সূর্য ডুবে গেল। সূর্য ডুবে যাওয়ার পর তারা আসরের সালাত আদায় করলেন এবং এরপর মাগরিবের সালাত আদায় করলেন। এই ঘটনাতেও আমরা দেখতে পাচ্ছি ওমর ইবনে খাত্তাব তিনি সালাতের ব্যাপারে পেরেশান ছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জানতে চাইলেন যে এই অবস্থায় আমরা কী করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সবাইকে নিয়ে একত্রে সালাত আদায় করলেন। আরেকটি হাদিস থেকে, বুখারীর আরেকটি হাদিস থেকে আমরা দেখতে পাই, খন্দকের যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাফের মুশরিকদের প্রতি বদদোয়া করেছেন এবং তিনি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের ঘরবাড়ি এবং কবরগুলোকে আগুন দ্বারা পরিপূর্ণ করে দেন, কারণ তারা আমাদেরকে যুদ্ধে ব্যস্ত রেখেছে এবং মধ্যবর্তী সালাত আসরের সালাত আদায় থেকেও আমাদেরকে বিরত রেখেছে, এমনকি সূর্য অস্ত হয়ে গিয়েছে। পরবর্তীতে আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতুল খাউফ বা যুদ্ধের ময়দানে ভীতিপূর্ণ পরিস্থিতিতে সালাত আদায়ের যে বিধান সেটা নাজিল করেছেন, কিন্তু খন্দকের যুদ্ধের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের বিধান নাজিল করেননি, ফলে সেই সময় মুসলিমদের সামনে এই সুযোগ ছিল না যে যুদ্ধের ময়দানে কীভাবে তারা সালাত আদায় করবেন। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে হুকুম আহকাম নাজিল করেছেন। পরবর্তী যুদ্ধের ঘটনা গাজওয়ায়ে বানী মুস্তালিক, সেই সময়কার ঘটনা। সেখানে একটি ঘটনায় আনসার এবং মুহাজিরিন তাদের মধ্যে দুইজন সাহাবির মধ্যে একটি ভুল বোঝাবুঝি সৃষ্টি হলো এবং ঘটনার এক পর্যায়ে জনৈক মুহাজির সাহাবি তিনি একজন আনসার সাহাবির পেছনে লাথি মারেন। তুচ্ছ ঘটনা, সেখানে একটি ভুল বোঝাবুঝি, এবং তাদের মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে মুনাফিকরা সেই ঘটনাকে অনেক বড় করে দেখানোর চেষ্টা করলো এবং একটি বিবাদ সৃষ্টি করার সুযোগকে তারা কাজে লাগানোর চেষ্টা করলো। সেই আনসার সাহাবি, তিনি আনসারি সাহাবিদেরকে নাম ধরে ডাকতে শুরু করলেন, হে আমার আনসারি ভাইয়েরা। মুহাজির সাহাবি, তিনি মুহাজিরদেরকে উদ্দেশ্য করে ডাকতে শুরু করলেন, হে আমার মুহাজির ভাইয়েরা। অর্থাৎ তাদের মধ্যে একটি বিভক্তি বা বিভাজন সৃষ্টি হয়ে গেল আনসার এবং মুহাজির এই ভিত্তিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সেখানে এসে উপস্থিত হলেন এবং তিনি এগুলোকে দেখে, অর্থাৎ এই গোত্রে গোত্রে নিজেদেরকে বিভক্ত করে সেই পরিচয়ে একের বিরুদ্ধে অন্যকে সাহায্যের জন্য আবেদন করা, ডাকাডাকি করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা লক্ষ্য করে বললেন, মা বালু দাওয়াল জাহিলিয়া, তোমাদের কি হলো, তোমরা কি সেই জাহিলিয়াতের দিনের মতো একে অপরকে ডাকাডাকি শুরু করে দিলে? জাহিলিয়াতের সময়ে আরব অঞ্চলের সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে একটি ছিল, সেটা হচ্ছে এই আসাবিয়া বা গোত্রবাদ বা জাতীয়তাবাদ। এগুলোর কারণে তাদের মধ্যে বছরের পর বছর ধরে রক্তক্ষয়ী যুদ্ধ লেগেই থাকতো। ইসলাম এসে সেখানে ইসলামী ভ্রাতৃত্ব বন্ধনকে স্থাপন করলো এবং গোত্রবাদ বা আসাবিয়াকে বিলুপ্ত করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে এসে দেখেন যে আনসার এবং মুহাজির তারা এভাবে দুই ভাগে বিভক্ত হয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন যে এই বিষয়গুলো তোমরা ছেড়ে দাও, এগুলোকে ত্যাগ করো, কারণ এটা হচ্ছে সেই পচাগলিত লাশের মতো যেটা একেবারে নষ্ট হয়ে গেছে, এর মধ্যে আর কিছু অবশিষ্ট নেই। ঘটনা এখানেই শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পরিস্থিতিকে মীমাংসা করে দিলেন, কিন্তু মুনাফিকদের নেতা আবদুল্লাহ ইবনে উবাই সেই ঘটনাকে কাজে লাগালো এবং তার যে অপচেষ্টা সেগুলো শুরু করলো। মদিনায় যখন মুহাজিরগণ তারা শুরুতে হিজরত করে এসেছিলেন সেই সময়েও আবদুল্লাহ ইবনে উবাই নানা রকমের অপপ্রচার চালাতো এবং মানুষের মধ্যে অসন্তুষ্টি সৃষ্টি করার চেষ্টা করতো। সে বলতো যে মুহাজিররা তোমাদের এখানে এসেছে এবং আনসারদের উপর এটা একটা অর্থনৈতিক বোঝা, তোমাদেরকে তাদের বিষয়গুলো দেখাশোনা করতে হয়, মদিনার অর্থনৈতিক ভারসাম্য নষ্ট হয়ে গেছে, শত্রুরা আমাদের উপর আক্রমণ করার চেষ্টা করে, আমরা আমাদের উপর বিপদ ডেকে নিয়ে এসেছি, নানা রকম কথাবার্তা সে এবং তার লোকেরা মুনাফিকরা এগুলো প্রচার করে বেড়াতো। আবদুল্লাহ ইবনে উবাই এই ঘটনাকে কাজে লাগিয়ে সে বলতে শুরু করলো, মুহাজির একজন ব্যক্তি এই কাজ করেছে, আল্লাহর কসম আমরা যখন মদিনায় ফেরত যাব তখন আমাদের মধ্যে যারা সম্মানিত ব্যক্তি তারা যারা অসম্মানিত ব্যক্তি তাদেরকে বহিষ্কার করে দেবে, আমরা অবশ্যই তাদেরকে বের করে দেব। আবদুল্লাহ ইবনে উবাই মূলত এর মাধ্যমে মদিনার লোকেদেরকে সম্মানিত তারা আশ্রয় দিয়েছে এবং মুহাজির তারা নিজেদের এলাকা থেকে তাদেরকে বহিষ্কার করে দেওয়া হয়েছে, তারা অসম্মানিত এভাবে বুঝিয়েছিল এবং সে মূলত বুঝিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সে বলছিল আমি সম্মানিত আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে নিচু অসম্মানিত। আমা ওয়াল্লাহি লা ইরাজানা ইলাল মাদিনাতি লা ইখরিজান্নাল আআযু মিনহাল আযাল, সম্মানিত ব্যক্তি লাঞ্ছিত ব্যক্তিকে মদিনায় গিয়ে বের করে দেবে। আবদুল্লাহ ইবনে উবাই তার সন্তান, তার নামও ছিল আবদুল্লাহ এবং তিনি একজন খাঁটি মুসলিম ছিলেন, সম্মানিত সাহাবি। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন এই ধরনের একটি উক্তি করা হয়েছে, যদিও তার নিজের পিতাই এই উক্তি করেছে কিন্তু এটাকে তিনি কিছুতেই বরদাস্ত করছিলেন না, সহ্য করছিলেন না। তিনি তরবারি হাতে মদিনার প্রবেশ পথে গিয়ে দাঁড়ালেন এবং বললেন, আমি কিছুতেই তাকে মদিনায় প্রবেশ করতে দেব না, যতক্ষণ না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমি তাকে কিছুতেই মদিনায় প্রবেশ করার অনুমতি দিব না। এবং তিনি কসম করে বলছিলেন, অবশ্যই সম্মানিত ব্যক্তি হচ্ছেন আল্লাহ রাসূল এবং অসম্মানিত ব্যক্তি হচ্ছে আবদুল্লাহ ইবনে উবাই, সেই মুনাফিক। সুতরাং এখানেও আমরা দেখতে পাচ্ছি যে নিজের পিতার থেকে, নিজের পিতার প্রতি আনুগত্যের থেকেও বেশি আনুগত্য সাহাবায়ে কেরাম তারা প্রদর্শন করেছেন ইসলামের প্রতি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি। এটাই হচ্ছে সঠিক অ্যাপ্রোচ বা সঠিক পদ্ধতি। এমনকি আবদুল্লাহ ইবনে উবাইয়ের সন্তান সেই সাহাবি আবদুল্লাহ, তিনি নিজের পিতাকে হত্যাও পর্যন্ত করতে যাচ্ছিলেন, কারণ আবদুল্লাহ ইবনে উবাই সেই যে কথা বলেছে সেটা ছিল স্পষ্ট কুফর, যার কারণে একজন মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। সুতরাং সে ইসলাম ত্যাগ করেছে, যেটি ইসলামী আইনে একটি মারাত্মক অপরাধ। এটা হচ্ছে ইসলামী রাষ্ট্রের সঙ্গে বিদ্রোহ, আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে বিদ্রোহ, মুসলিমদের সঙ্গে শত্রুতা এবং বিশ্বাসঘাতকতা, ইসলাম গ্রহণ করার পর আবার ইসলাম থেকে বের হয়ে যাওয়া। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে অনুমতি চাচ্ছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দিন, আমি এই মুনাফিকের গর্দান নিয়ে নেই, আমাকে ছেড়ে দিন, আমি এই মুনাফিককে হত্যা করি, দাআনি আদরিব উনুকা হাযাল মুনাফিক। আবদুল্লাহ ইবনে উবাই সে নিশ্চিত অপরাধী ছিল, মৃত্যুদণ্ডই তার প্রাপ্য ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়কে নিয়ে নতুন কোনো বিবাদ বা ঝামেলা সৃষ্টি করতে আগ্রহী ছিলেন না, তিনি ঘটনাকে সেখানেই শেষ করে দিতে চাইছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, আমি লোকেদেরকে এই কথার সুযোগ দিতে চাই না যে তারা বলাবলি করবে মুহাম্মদ সে তার নিজের সাথীদেরকেই হত্যা করতে শুরু করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাহু লা ইয়াতাহাদ্দাসুন নাসু আন্না মুহাম্মাদান ইয়াকতুলু আসহাবুহু, ছেড়ে দাও, বাদ দাও, আমি লোকেদেরকে এই কথা বলার সুযোগ দিতে চাই না যে তারা বলবে যে মুহাম্মদ এখন সে নিজের সাথীদেরকে হত্যা করছে, তাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব কলহ সৃষ্টি হয়েছে, তারা এখন একজন আরেকজনকে হত্যা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়ে মুসলিমদের সুনাম বা রেপুটেশন নিয়ে উদ্বিগ্ন ছিলেন, বিশেষ করে দাওয়াতের সেই পর্যায়ে যখন কিনা মুনাফিকরা সবসময় মুসলিমদের বিরুদ্ধে কীভাবে অপপ্রচার চালানো যায় সেই চেষ্টায় ব্যস্ত থাকে, তখন মুসলিমদের মধ্যে মুসলিমদের নিজেদের সুনাম রক্ষা করা এটা বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেন ইসলাম গ্রহণের পথে লোকেদের মধ্যে কোনো ভুল ধারণা বা বিভ্রান্তি সৃষ্টি না হয়। এই বিষয়গুলোকে মাথায় রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়ে মুনাফিকদের সেই অত্যাচারগুলো সহ্য করে যাচ্ছিলেন, যদিও বা তারা হত্যার যোগ্য ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আচরণের মাধ্যমে মুসলিমদের মধ্যে একটি সুনামকে প্রতিষ্ঠিত করেছিলেন, এমনকি অমুসলিমরাও বলতো যে মুসলিমদের মধ্যে যে ধরনের ঐক্য এবং শক্তি পারস্পরিক সৌহার্দ্য দেখা যায় সেটা আর কোথাও দেখা যায় না, তারা নিজেদের মধ্যে বেশ আনুগত্যশীল এবং একে অপরের প্রতি বিশ্বস্ত। এবং তারা বলতো যে আমরা রোমান সম্রাটের দরবারে ভ্রমণ করেছি, রোমান সম্রাটের প্রাসাদ ভ্রমণ করেছি, পারস্য সম্রাটের প্রাসাদ ভ্রমণ করেছি, নাজ্জাশির প্রাসাদও আমরা ভ্রমণ করেছি, আমরা দেখেছি সেই সমস্ত অনুগত লোকেরা তাদের নেতাকে কীভাবে সম্মান করে। কিন্তু মুসলিমরা বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা যেভাবে তার প্রতি তাদের নেতার প্রতি আনুগত্যশীল শ্রদ্ধাশীল সেই নজির কোথাও দেখা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অযু করতেন সাহাবীরা একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করতেন যে কে কার আগে গিয়ে সেই অযুর ঝরে পড়া পানি নিজেদের গায়ে মাখবেন বরকতের জন্য, এতটাই তারা শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন, সম্মান করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কাজী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সুযোগ দিতে চাইলেন না যে মানুষরা যেন এই কথা বলতে না শুরু করে যে মুহাম্মদ এখন নিজের লোকদেরকে হত্যা করছে। এই ঘটনায় আমাদের জন্য বেশ কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। এক নম্বর হচ্ছে আসাবিয়া বা জাতীয়তাবাদ বা গোত্রবাদ, এই বিষয়ের ক্ষতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গিয়েছেন যে আমার উম্মতের মধ্যে এর প্রচলন ঘটবে। তিনি বলেছেন জাহিলিয়াতের দুইটি বিষয় আমার এই উম্মতের মধ্যে থেকে যাবে, এক হচ্ছে আসাবিয়া জাতীয়তাবাদ বা গোত্রবাদ, এবং দুই নম্বর হচ্ছে মৃত ব্যক্তির জন্য বিলাপ করা, ক্রন্দন করা। সামান্য একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে, দুইজনের মধ্যে ভুল বোঝাবুঝি সেটাকে কেন্দ্র করে মুনাফিকরা অনেক বড় ফায়দা নিতে চাচ্ছিল। তুচ্ছ বিবাদের ঘটনাকে পুঁজি করে মুনাফিকরা মুসলিমদের মধ্যে একটি স্থায়ী বিভক্তি সৃষ্টি করতে চাচ্ছিল। পুরো ঘটনার শুরু সামান্য কথা কাটাকাটি থেকে। মুখের কথা এটি খুবই গুরুত্বপূর্ণ, এবং এই কথার মাধ্যমেই শয়তান আমাদের একে অপরের বিরুদ্ধে সন্দেহ সৃষ্টি করে দেয়, একজনের বিরুদ্ধে আরেকজনের অন্তরে খারাপ অনুভূতি সৃষ্টি করে, রাগ ক্রোধ ভুল বোঝাবুঝি সব কিছু সৃষ্টি করে। কাজেই এই পথে যেন শয়তান আমাদেরকে একে অপরের বিরুদ্ধে খেপিয়ে তুলতে না পারে মুখের কথার ক্ষেত্রে আমাদের খুবই সতর্ক হওয়া প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে সাবধান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন وَقُلْ لِعِبَادِي يَقُولُوا الَّتِي هِيَ أَحْسَنُ إِنَّ الشَّيْطَانَ يَنزَغُ بَيْنَهُمْ إِنَّ الشَّيْطَانَ كَانَ لِلْإِنسَانِ عَدُوًّا مُبِينًا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুল লিইবাদি ইয়াকুলু আল্লাতী হিয়া আহসানু, হে নবী আপনি আমার বান্দাদেরকে বলে দিন যেন তারা উত্তম কথা বলে। ইন্নাস শাইতানা ইয়ানজাগু বাইনাহুম, নিশ্চয়ই শয়তান চায় তাদের একে অপরের বিরুদ্ধে বিবাদ কলহ সৃষ্টি করতে। ইন্না শাইতানা কানা লিল ইনসানি আদু ওয়া মুবিনা, নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। আমরা সবাই মুসলিম, এক উম্মা এক জাতি, এই পরিচয়ের বাইরে গিয়ে বিভিন্ন গোত্রীয় পরিচয়ে পরিচিত হওয়া এবং বিভিন্ন বিবাদ সৃষ্টি হলে সেই পরিচয়ের কারণে অপরের বিরুদ্ধে খড়গহস্ত হয়ে যাওয়া, একজন আরেকজনকে নিজেদের গোত্রীয় পরিচয়ে ডাকাডাকি করা, এগুলো সুস্পষ্ট জাহিলিয়াত। মুসলিমদের ঐক্য খিলাফা সেটাকে বিলুপ্ত করে দেওয়ার পর আমরা দেখতে পাই গত 100 বছরের মধ্যে এমন কোনো পাশাপাশি দুইটি প্রতিবেশী মুসলিম রাষ্ট্র খুঁজে পাওয়া যায় না যেখানে তাদের মধ্যে জাতীয়তাবাদের কারণে কোনো সমস্যা সৃষ্টি হয়নি। যে কৃত্রিম সীমারেখাগুলো বা মুসলিমরা আমাদের উপর চাপিয়ে দিয়েছে সেগুলোকে নিয়েই আমরা একে অপরের বিরুদ্ধে গর্ব অহংকার করি, কৃত্রিম জাতীয়তাবাদের কারণে একে অপরের বিরুদ্ধে আমরা খড়গহস্ত হয়ে যাই। 1971 সালের ঘটনায় আমরা জানি পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান এই দুইটি ভূখণ্ড যারা কিনা একে অপরের প্রতিবেশীও নয় কিন্তু তারপরেও তাদের মধ্যে সমস্যা সৃষ্টি হয়েছিল। একই বাস্তবতা দেখা যায় মধ্যপ্রাচ্যের জাতীয়তাবাদী রাষ্ট্রগুলোর মধ্যেও, ইরান, ইরাক কিংবা অন্যান্য অনেক রাষ্ট্রের মধ্যে তাদের সীমানা নিয়ে প্রতিনিয়ত তাদের নিজস্ব স্বার্থ নিয়ে বিরোধ লেগেই আছে। জাতীয়তাবাদ আসাবিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এগুলো হচ্ছে অন্ধকার বিষয়, জাহিলিয়াতের বিষয়, কাজে এই সমস্ত বিষয় থেকে আমাদেরকে দূরে থাকা প্রয়োজন। মুসলিম হিসাবে আমাদের সম্মান উচ্চ কিংবা নিচু এটার নির্ধারিত হবে তাকওয়ার ভিত্তিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা কতটুকু ভয় করে চলি, কতটুকু নিজেরা গুনাহ থেকে সাবধান থাকি, এর ভিত্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উঁচু নিচু এই পার্থক্য করবেন। যার মধ্যে যত বেশি তাকওয়া রয়েছে সেই আল্লাহর কাছে তত বেশি সম্মানিত এবং নিকটবর্তী। পরবর্তী ঘটনা ওমর ইবনে খাত্তাব রাইতলানহুর সুলহাল হুদাইবিয়া, সেই ঘটনা সুলহাল হুদাইবিয়াতে আমরা জানি ওমর ইবনে খাত্তাব রাইতলানহু রাসূলুল্লাহ সাল্লামের সঙ্গে একত্রে ছিলেন, প্রায় 1400 সাহাবা তারা একসঙ্গে বের হয়েছিলেন উমরা করার উদ্দেশ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি স্বপ্ন দেখেছিলেন যে তিনি উমরা করছেন সাহাবীদেরকে নিয়ে। সেই স্বপ্নের কথা যখন তিনি জানিয়ে দিলেন তারা খুব আগ্রহের সঙ্গে উমরা করতে রওনা হয়ে গিয়েছিলেন। মক্কার মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধের উদ্দেশ্যে তারা আসেননি, কিন্তু এরপরেও মক্কার কুরাইশেরা তাদেরকে মুসলিমদেরকে মক্কায় প্রবেশে বাধা দিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অবস্থান করে মক্কার নেতৃবৃন্দের সঙ্গে আলাপ আলোচনা করার জন্য একজন সাহাবিকে প্রতিনিধি হিসেবে পাঠাতে চাইছিলেন। সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে পাঠাতে চেয়েছিলেন তিনি হচ্ছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ইবনে খাত্তাব যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অপারগতা পেশ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুরাইশদের মধ্যে বনু আদি খুবই ছোট একটি গোত্র এবং তাদের মধ্যে কেউ নেই যে আমাকে সুরক্ষা দিতে পারে, তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ করলেন, আপনি বরং উসমানকে যেতে বলুন, কারণ উসমানের পরিবার বা উসমানের গোত্র বনু উমাইয়া একটি শক্তিশালী গোত্র এবং তারা উসমানকে সুরক্ষা দিবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনে খাত্তাবের এই পরামর্শকে গ্রহণ করেছিলেন এবং উসমান ইবনে আফফানকে তিনি পাঠালেন প্রতিনিধি হিসেবে মক্কায় আলোচনা করার জন্য। শেষ পর্যন্ত সেখানে চুক্তি সম্পাদিত হলো মুসলিমদের মধ্যে এবং মুশরিকদের মধ্যে, যেটা সুলহ হুদাইবিয়া বা হুদাইবিয়ার চুক্তি নামে সন্ধি নামে পরিচিত। চুক্তির শর্তগুলো বাহ্যিকভাবে দেখে মনে হচ্ছিল যেন এটা যেন এখানে ভারসাম্য রক্ষা করা হয়নি, বরং মুশরিকরাই যেন কিছু প্রাধান্য পেয়েছে মুসলিমদের উপরে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি সেই চুক্তির কারণে ভেতরে ভেতরে বেশ অখুশি ছিলেন, তিনি এই চুক্তিকে বুঝতে ব্যর্থ হচ্ছিলেন। যেমন চুক্তির কিছু শর্ত ছিল, প্রথমত যে মুসলিমরা এবছর উমরা না করেই ফেরত যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছেন যে আমরা উমরা করব, তিনি স্বপ্নে দেখেছেন, কিন্তু চুক্তি বলছে যে উমরা না করে আমাদেরকে ফেরত যেতে হবে। আরেকটি পয়েন্ট ছিল যে যদি কোনো মুসলিম মুরতাদ হয়ে যায় এবং মুশরিকদের কাছে মক্কায় ফেরত যায় তাহলে মুশরিকরা তাকে রেখে দেবে। অপরদিকে যদি কোনো একজন ব্যক্তি মদিনায় ফেরত যায়, মুসলিম হয়ে মদিনায় ফেরত যায়, মুসলিমরা তাকে গ্রহণ করতে পারবে না, বরং তাকে আবার সেই মুশরিকদের কাছেই ফেরত পাঠাতে হবে। এই বিষয়গুলো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি মেনে নিতে পারছিলেন না এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তিনি এই বিষয়ে তার অসন্তুষ্টি প্রকাশ করতে শুরু করলেন এবং তিনি বললেন, আলাস্তু বি রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহ রাসূল নন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বালা, অবশ্যই আমি আল্লাহর রাসূল। ওমর বললেন, আলাসনা বিল মুসলিমিন, আমরা কি মুসলিম নই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই আমরা মুসলিম। ওমর বললেন, আলাইসু বিল মুশরিকিন, তারা কি মুশরিক নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই তারা মুশরিক। ওমর বললেন, তাহলে কেন আমরা এই ধরনের একটি সমঝোতায় রাজি হলাম, কেন তাদের এই শর্তগুলো আমাদেরকে মানতে হচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জবাব দিলেন, তিনি বললেন, ইন্নি রাসূলুল্লাহ ওয়া লাস্তু আসীহি ওয়া হুয়া আন-নাসিরিন, নিশ্চয়ই আমি আল্লাহর রাসূল এবং আমি আল্লাহর আদেশের অবাধ্য হতে পারি না, নিশ্চয়ই আল্লাহ আমাকে সাহায্য করবেন, বিজয় দান করবেন। ওমর ইবনে খাত্তাব তিনি এই উত্তর বুঝতে পারলেন না, সন্তুষ্ট হতে পারলেন না। তিনি আবু বকর সিদ্দিকের কাছে আসলেন এবং একই সেই প্রশ্নগুলো তিনি আবারও করলেন। তিনি বললেন যে তিনি কি আল্লাহ রাসূল নন? আবু বকর বললেন, অবশ্যই তিনি আল্লাহ রাসূল। আমরা কি মুসলিম নই? অবশ্যই আমরা মুসলিম। তারা কি মুশরিক নয়? অবশ্যই তারা মুশরিক। তাহলে কেন তাদের শর্তগুলো আমাদেরকে মানতে হবে? আবু বকর সিদ্দিক তিনি ওমর ইবনে খাত্তাবকে বললেন, ইলজাম গারজা, তার সঙ্গে আঠার মতো লেগে থাকো। ফা ইন্নি আশহাদু আন্নাহু রাসূলুল্লাহ ওয়া আন্নাল হাক্কা মা আমারা বিহ, কারণ আমি সাক্ষ্য দিচ্ছি অবশ্যই তিনি আল্লাহর রাসূল এবং আল্লাহ যা তাকে আদেশ করেছেন সেটা সত্য, আল্লাহর ওয়াদা সত্য, তিনি আল্লাহর হুকুমের বাইরে যেতে পারেন না। সুতরাং আবু বকর সিদ্দিকের যে ঈমান ছিল সেটা ছিল ইয়াকিনের পর্যায়ে। অন্যান্যরা যেখানে এই চুক্তিকে বুঝতে ব্যর্থ হচ্ছিলেন সেখানে আবু বকর সিদ্দিক বাকিদেরকে আশ্বস্ত করছিলেন যে এই চুক্তি যা হয়েছে সেটাই সঠিক এবং সেটাই সত্য এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তার রাসূলকে বিজয় দান করবেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরও জিজ্ঞাসা করেছিলেন যে আপনি কি আমাদেরকে এই ওয়াদা দেননি যে আমরা উমরা করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অবশ্যই আমি সেই ওয়াদা দিয়েছি, কিন্তু আমি কি এভাবে বলেছিলাম যে এই বছরেই তোমরা উমরা করবে? ওমর বললেন যে না, আপনি সেটা বলেননি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অবশ্যই তোমরা উমরা করবে, আল্লাহর ঘর তাওয়াফ করবে। মূলত ওমর ইবনে খাত্তাবের মধ্যে থাকা প্রচণ্ড আত্মসম্মানবোধ সেটাই তাকে এই কথোপকথনে টেনে এনেছিল, কিন্তু শেষ পর্যন্ত যখন তিনি আবু বকর সিদ্দিকের কথা শুনেছেন তিনি শান্ত হয়েছেন। সাহাবা রাদিয়াল্লাহু আনহুর কাছে আবু বকর সিদ্দিক তিনি ছিলেন তাদের শায়খ সমতুল্য। আবু বকর সিদ্দিক তিনি বিভিন্ন সময়ে সাহাবিদেরকে বিভিন্ন বিষয়ে প্রশান্ত করতেন, তাদের বিতর্ককে থামিয়ে দিতেন। বহু ঘটনায় এর নজির রয়েছে। যেমন আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের সময়ের ঘটনা, খিলাফা নিয়ে যখন বিতর্ক সৃষ্টি হয়েছিল সেই বিষয়কে মীমাংসা করা, ওসামাকে তার বাহিনীকে মদিনার বাইরে পাঠানো এবং সেই বাহিনীর আমির হিসেবে তাকে বহাল রাখা, অনেকগুলো ঘটনায় আবু বকর সিদ্দিক তাদেরকে শান্তি দিয়েছেন। আবু বকর সিদ্দিকের এই জবাব শোনার পর ওমর ইবনে খাত্তাব তিনি বুঝতে পারলেন যে তিনি যেটা করেছেন সেটা সঠিক হয়নি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার তর্কে জড়িয়ে পড়া এটা উচিত হয়নি। এবং ওমর ইবনে খাত্তাব তিনি বলছেন, মা জিলতু আতাসাদ্দাক ওয়া আসুম ওয়া আতিক ওয়া উসাল্লি মিনাল্লাযী সানাতু ইয়াউমা ইযিন মাখাফাতু কালামাল্লাযী তাকাল্লামতু বিহ। ওমর বলছেন যে সেই দিনের সেই কথাগুলোর জন্য পরবর্তীতে আমি কাফারা হিসেবে, ক্ষতিপূরণ হিসেবে অনেক সাদাকা করেছি, নফল সিয়াম পালন করেছি, গোলাম মুক্ত করেছি এবং সালাত আদায় করেছি। এই ঘটনা থেকেও আমাদের জন্য একটি শিক্ষণীয় বিষয় রয়েছে। মানুষ হিসেবে যখন আমরা কোনো গুনাহ করে ফেলব, ভুল ত্রুটি করে ফেলব, সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে সুযোগ রেখেছেন সেই ভুলের কাফারা বা ক্ষতিপূরণ আদায় করার, এবং ভালো কাজের মাধ্যমে একটি মন্দ কাজকে আমরা মুছে ফেলতে পারি। ওমর বলেছেন যে এই ভুলের কারণে ক্ষতিপূরণ হিসেবে তিনি অনেক নফল রোজা রেখেছেন, সালাত আদায় করেছেন, দাস মুক্ত করেছেন, সাদাকা করেছেন। এবং ওমর ইবনে খাত্তাব শুধুমাত্র একবার এই কাজটি করেননি, বরং তিনি বারবার করতেন যেন নিশ্চিতভাবেই তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ক্ষমা পেয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে জানিয়েছেন যে ভালো কাজ মন্দ কাজকে মুছে দেয়। কাজেই আমরাও যদি কোনো গুনাহের কাছ থেকে নিজেদেরকে মুক্ত করতে চাই, আমাদেরকে ভালো কাজের মাধ্যমে সেটাকে মুছে ফেলতে হবে। হুদাইবিয়ার চুক্তি সম্পর্কে আবু বকর সিদ্দিক খুবই ছোট্ট কিন্তু তাৎপর্যপূর্ণ একটি মন্তব্য করেছিলেন। তিনি বলেছেন, মানুষের দৃষ্টি সীমাবদ্ধ এবং মানুষ অনেক সময় আল্লাহর পরিকল্পনা বুঝতে ব্যর্থ হয়। হুদাইবিয়ার সেই চুক্তির পেছনে যে হিকমা রয়েছিল সেটা অনেকেই বুঝতে ব্যর্থ হচ্ছিলেন। হুদাইবিয়ার ঘটনা প্রসঙ্গে আমরা উল্লেখ করেছিলাম, কাফেরদের পক্ষে যিনি আলোচনা করতে দেনদরবার করতে এসেছিলেন সুহাইল ইবনে আমর, তিনি বিন্দুমাত্র ছাড় দিতে রাজি ছিলেন না। তিনি ছিলেন ভীষণ তার্কিক স্বভাবের এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বাধ্য করছিলেন যে আল্লাহর নাম বিসমিল্লাহির রহমানির রহিম এভাবে না লিখে শুধুমাত্র বিসমিল্লাহ লিখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন লিখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেখানেও সুহাইল আপত্তি জানিয়েছিলেন এবং সুহাইল বলছিলেন, আপনি যদি আল্লাহর রাসূল এটা আমরা মেনেই নেই তাহলে তার কোনো আলোচনাই হতে পারে না, কাজেই এভাবে লিখুন আপনার পিতার নামে, অর্থাৎ মুহাম্মাদ ইবনে আবদুল্লাহ, এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখলেন। সেই সুহাইল সম্পর্কে আবু বকর সিদ্দিক বলেছেন, মক্কা বিজয়ের পর যখন সুহাইল ইবনে আমর তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরা করছিলেন, সুহাইল সেই উটগুলোকে নিজে ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে নিয়ে আসছিলেন কুরবানির জন্য। আবু বকর সিদ্দিক বলছেন, আমি সেই সুহাইলকেও দেখেছি তিনি কুরবানির উটগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ধরে নিয়ে আসছিলেন। আমি সেই সুহাইলকেও দেখেছি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুন্ডন করা হচ্ছিল এবং সুহাইল হাঁটু গেড়ে বসে মাটিতে পড়ে থাকা সেই চুলগুলো নিয়ে চুমু খাচ্ছিলেন, চোখে ছোঁয়াচ্ছিলেন বরাকার জন্য। আবু বকর সিদ্দিক এ কারণেই বলেছেন, মানুষের দৃষ্টি সীমাবদ্ধ, মানুষ আল্লাহর পরিকল্পনা বুঝতে ব্যর্থ হয়। সেই হুদাইবিয়ার চুক্তির অল্প সময় পরেই আমরা দেখতে পাই বিভিন্ন পরিস্থিতি পরিবর্তন হয়ে যায় এবং মুসলিমরা মক্কা বিজয় করে নেন, অথচ চুক্তিতে লেখা ছিল যে সামনের 10 বছর দুই পক্ষের মধ্যে কোনো যুদ্ধ হবে না। কিন্তু আল্লাহর ইচ্ছায় হুদাইবিয়ার চুক্তি সম্পাদনের মাত্র 2 বছরের মধ্যেই মুসলিমরা বিনা বাধায় মক্কা বিজয় করেছেন এবং সম্পূর্ণ আরব উপদ্বীপে ইসলাম চতুর্দিকে ছড়িয়ে গিয়েছিল। সব কিছুই ছিল একটি প্রকাশ্য বিজয় এবং এটাই ছিল হুদাইবিয়ার চুক্তির মাধ্যমে আল্লাহর দেওয়া ওয়াদার বাস্তবায়ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সুস্পষ্ট বিজয় তার রাসূলকে দিয়েছিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি কিছু অভিযানে, কিছু সারিয়াতে কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। হাওয়াজিন গোত্রের বিরুদ্ধে একটি বাহিনী পাঠানো হয়েছিল, সেই বাহিনীর কমান্ডার ছিলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবারে আমরা যাচ্ছি খাইবারের ঘটনা প্রসঙ্গে। খাইবারের যুদ্ধে আমরা জানি চূড়ান্তভাবে যুদ্ধের পতাকা যখন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তার হাতে দেওয়া হয়েছিল, তার আগে এই পতাকা বহন করেছেন যথাক্রমে আবু বকর সিদ্দিক এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর সেই যুদ্ধেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে শরীক ছিলেন। খাইবারে মুসলিমরা বিজয় অর্জন করলেন এবং আল্লাহর ইচ্ছায় মুসলিমরা বহু গনিমত লাভ করলেন। ইহুদিদের কাছ থেকে অনেক জমি জমা বাগান ইত্যাদি মুসলিমরা অর্জন করলেন। সেই প্রসঙ্গে একটি ঘটনা আমরা দেখতে পাচ্ছি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে সংশ্লিষ্ট। বিশুদ্ধ হাদিসে এসেছে, ওমর ইবনে খাত্তাব যখন খাইবারে বেশ কিছু জমি জমা বাগান ইত্যাদি সম্পত্তি গনিমত হিসেবে পেলেন, তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাইবার থেকে কিছু সম্পত্তি পেয়েছি এবং এগুলোর থেকে আমার কাছে মূল্যবান আর কিছুই নেই, আপনি আমাকে কী পরামর্শ দেন, আমি এই বিষয়গুলো নিয়ে, এই সম্পত্তিগুলো নিয়ে কী করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনে খাত্তাবকে পরামর্শ দিলেন যে যদি তুমি চাও তাহলে এটাকে সেভাবেই রেখে দিতে পারো এবং সেই সম্পত্তিকে দান করতে পারো, অর্থাৎ মূল সম্পত্তি যা আছে সেটা সেভাবেই রয়ে যাবে, সেই বাগান বা জমি সেটা অক্ষত থাকবে, সেই মূল সম্পত্তি কাউকে বিক্রি করা যাবে না, দেওয়া যাবে না, কিংবা সেটার কোনো উত্তরাধিকারী হবে না। এবং সেই বাগান থেকে বা জমি জমা থেকে যা কিছু উৎপন্ন হবে সেগুলো দান হিসেবে চালু থাকবে। কাজেই এটা ছিল একটি নতুন ধরনের ব্যবস্থা, এক ধরনের স্থায়ী দানের ব্যবস্থা, যেটাকে বলা হয়ে থাকে ওয়াকফ। কোনো একটি বাড়ি, জমি বা স্থাবর সম্পত্তি, বাগান কিংবা গ্রাম যদি আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দেওয়া যায় এবং সেখান থেকে যা কিছু উৎপন্ন হবে সেগুলোকে মসজিদ মাদ্রাসার খরচে, দিনের পথে কিংবা গরিব দুঃখী মুসলিমদের জন্য যখন দানের ব্যবস্থা করে দেওয়া হয় সেই কাজে অনেক সওয়াব পাওয়া যায় এবং এটাকেই বলা হয়ে থাকে সাদাকা জারিয়া, যে এই দান বা সাদাকা চালু থাকে, স্থায়ী থাকে। অন্যান্য সমস্ত ইবাদতবন্দির ক্ষেত্রে আমরা জানি যখন একজন ব্যক্তি মৃত্যুবরণ করে সঙ্গে সঙ্গে সেগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু এই ধরনের দান এটা যতদিন পর্যন্ত ওই সম্পত্তি থাকবে এবং মানুষ সেই সম্পত্তির দানের মাধ্যমে উপকৃত হতে থাকবে, ইসলামের খেদমত হতে থাকবে, ততদিন পর্যন্ত ওই ব্যক্তির আমল নামায় সেই সওয়াব লিপিবদ্ধ হতে থাকবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ অনুসারে সেই সম্পত্তিকে এভাবে ওয়াকফ করে দিলেন, খাইবারের সম্পত্তি, এবং সেখান থেকে যা কিছু উৎপন্ন হতো সেগুলোকে তিনি দান হিসেবে দরিদ্রদেরকে দান করতেন, তার আত্মীয়দেরকে দান করতেন, দাসমুক্তির কাজে সেগুলোকে ব্যবহার করতেন, আল্লাহর রাস্তায় জিহাদে সেগুলোকে ব্যবহার করতেন, অসহায় মুসাফির এবং মেহমানদারির খাতে সেগুলোকে ব্যবহার করতেন। মুসলিম শরীফের বিশুদ্ধ হাদিসে আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে একজন ব্যক্তি, আদম সন্তান, যখন মৃত্যুবরণ করে তার সমস্ত কাজগুলো বন্ধ হয়ে যায়, আমলনামা বন্ধ হয়ে যায়, শুধুমাত্র তিনটি ক্ষেত্র ব্যতিক্রম। এক নম্বর হচ্ছে সাদাকায়ে জারিয়া, যেই দান চালু থাকে। দুই নম্বর হচ্ছে সেই ইলম যার মাধ্যমে ওই ব্যক্তির মৃত্যুর পরেও লোকেরা উপকৃত হতে থাকে, অর্থাৎ যেই ইলমের প্রভাব ওই ব্যক্তির মৃত্যুর পরেও থেকে যায়। এবং তিন নম্বর বিষয় নেক সন্তান, যে কিনা ওই ব্যক্তির মৃত্যুর পর তার জন্য দোয়া করে। জাবির রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে আমাদের মধ্যে, অর্থাৎ সাহাবিদের মধ্যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিদের মধ্যে এমন কাউকেই দেখা যেত না যার কোনো অবলম্বন ছিল অথচ তিনি কোনো কিছু ওয়াকফ করে যাননি। এবারে আমরা ওয়াকফ সম্পর্কে কিছু প্রাসঙ্গিক আলোচনা করতে পারি। ইসলামের ইতিহাস থেকে আমরা দেখতে পাই যে আগের যুগের মুসলিমরা তাদের যাদের কোনো না কোনো অবলম্বন ছিল তারা অবশ্যই তাদের সম্পত্তির কিছু না কিছু অংশ ওয়াকফ করে যেতেন, দিনের পথে সেগুলোকে স্থায়ীভাবে দানের ব্যবস্থা করে যেতেন, মসজিদ মাদ্রাসায় সেগুলোকে দিয়ে যেতেন এবং অন্যান্য খাতেও ব্যবহার করা হতো। যেমন ওমর ইবনে খাত্তাবের ক্ষেত্রে আমরা দেখেছি আল্লাহর রাস্তায় যুদ্ধ বা জিহাদ থেকে শুরু করে দরিদ্র অসহায় দাসমুক্তি বিভিন্ন খাতে তিনি সেগুলোকে ব্যবহার করেছেন। ইসলামের ইতিহাসে ওয়াকফের একটি বিশেষ গুরুত্ব ছিল দিনের শিক্ষা এবং প্রচার প্রসারের ক্ষেত্রে। উলামায়ে কেরাম তারা অর্থনৈতিকভাবে স্বনির্ভর থাকতেন, দিনী শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই ওয়াকফের সম্পত্তির মাধ্যমেই অধিকাংশ স্থানে পরিচালিত হতো, ফলে অর্থনৈতিকভাবে তাদেরকে কারো উপর নির্ভরশীল হতে হতো না, যার ফলে বাধামুক্তভাবে সঠিক ইসলামী শিক্ষা প্রচার করা হতো। এমনকি ইসলামী রাষ্ট্র বা খিলাফাও সেই ওয়াকফের সম্পত্তিগুলোকে রাষ্ট্রের অধিকারে নিয়ে আসতো না, ফলে আলেম ওলামারা তারা স্বাধীন ছিলেন, স্বনির্ভর ছিলেন। পরবর্তী ইতিহাসে আমরা দেখতে পাই যখন কিনা ইউরোপিয়ান শক্তি, সাম্রাজ্যবাদী শক্তি তারা মুসলিম ভূমিতে জোর করে অনুপ্রবেশ করলো, ধীরে ধীরে একের পর এক ইসলামী আইনগুলোকে বিলুপ্ত করে দিতে শুরু করলো জোর জবরদস্তির মাধ্যমে, ওয়াকফের সম্পত্তিগুলোর ক্ষেত্রেও একই পরিণতি ঘটেছে, রাষ্ট্র সেগুলোকে আত্মসাৎ করে নিয়েছে। ভারতীয় উপমহাদেশের ইতিহাস থেকেও আমরা দেখতে পাই বহু সম্পত্তি ছিল যেগুলো ওয়াকফ করা ছিল এবং দিনী শিক্ষা প্রতিষ্ঠানগুলো, মসজিদ মাদ্রাসাগুলো সেই ওয়াকফের সম্পত্তির মাধ্যমে পরিচালিত হতো, পরবর্তীতে সেগুলোকে রাষ্ট্র আত্মসাৎ করে নিয়েছে। এবং মিশরের ঘটনাতেও আমরা দেখি আল আজহার বিশ্ববিদ্যালয়ের ঘটনা, যখন 1952 সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে জামাল আব্দুল নাসের তিনি ক্ষমতা দখল করলেন, তখন তিনি সমস্ত ওয়াকফের সম্পত্তিগুলোকে জাতীয়করণ করে নিলেন, রাষ্ট্রের অধিকারে নিয়ে আসলেন। মিশরের বিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয় এটা অর্থনৈতিকভাবে স্বনির্ভর ছিল, স্বায়ত্তশাসিত একটি প্রতিষ্ঠান ছিল এবং ওয়াকফের সম্পত্তিতেই সেটা পরিচালিত হতো, কিন্তু সরকার যখন সেটাকে আত্মীয়করণ করে নিল সেই সময়ে ওলামায়ে কেরাম তারা বিদ্রোহ করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সেটাকে তারা ঠেকাতে পারেননি, ফলে তারা অর্থনৈতিক স্বাধীনতা হারালেন। এবং যখন আপনি অর্থনৈতিক স্বাধীনতা হারাবেন, কারো উপর নির্ভরশীল হয়ে যাবেন, তখন আপনার কাজকর্ম, আপনার খুতবা, আপনার লেখনী ইত্যাদি প্রভাবিত হতে শুরু করবে, হক কথা বলতে পারবেন না, কারণ শাসকেরা অর্থনৈতিক শেকল দিয়েই আপনার কলমকে, আপনার জিহ্বাকে বেঁধে রাখবে। একজন অমুসলিম লেখক, ইউরোপিয়ান লেখক স্কট ডব্লিউ হিববার্ড, তিনি তার বই রিলিজিয়াস পলিটিক্স অ্যান্ড সেকুলার স্টেটস সেখানে উল্লেখ করেছেন যে সরকার তখন এই নীতি গ্রহণ করল যে যারা সরকারকে অনুসরণ করবে, অনুগত থাকবে, তাদেরকে পুরস্কৃত করা হবে এবং যারা তা করবে না, সরকারের অনুগত থাকবে না, তাদেরকে শাস্তি প্রদান করা হবে অর্থনৈতিকভাবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার জীবন সম্পর্কে আমরা জানছি এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর এই ঘটনাটিও আমাদের জন্য বেশ অনুকরণীয়। তিনি স্থায়ী দানের বা সাদাকায়ে জারিয়ার একটি ব্যবস্থা করে গিয়েছিলেন খাইবারের যুদ্ধলব্ধ সম্পত্তির ক্ষেত্রে। আমাদের উচিত সাধ্যমতো এই কালচারকে ডেভেলপ করার চেষ্টা করা এবং দিনের পথে ইসলামের জন্য স্থায়ী দানের ব্যবস্থা করে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে সংশ্লিষ্ট পরবর্তী জিহাদের ঘটনা হচ্ছে মক্কা বিজয়ের সেই অভিযান। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গোপনে মক্কা বিজয়ের উদ্দেশ্যে তার সৈন্যবাহিনীকে প্রস্তুত করছিলেন। মক্কা লোকেরা এই যুদ্ধ প্রস্তুতির সংবাদ জেনে যাক এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিছুতেই চাচ্ছিলেন না, কারণ তিনি চাচ্ছিলেন রক্তপাত ছাড়া শান্তিপূর্ণভাবে তাদেরকে আত্মসমর্পণে বাধ্য করতে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কার লোকেদেরকে খুব ভালোভাবেই জানতেন। সেই মুশরিকরা তারা ছিল উদ্ধত এবং একগুয়ে, যদি তারা আগাম সংবাদ জেনে যেত তাহলে অবশ্যই তারা যুদ্ধ বাঁধানোর চেষ্টা করত এবং যুদ্ধের মাধ্যমে দুই পক্ষেই ক্ষয়ক্ষতি ঘটত। কাজী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমনভাবে সম্পূর্ণ গোপনীয়তার সঙ্গে তার বাহিনীকে প্রস্তুত করছিলেন যেন কিছুতেই মক্কার লোকেরা সেই সংবাদ না জেনে যায়। কিন্তু ঘটনাক্রমে একজন সাহাবী হাতিব ইবনে আবি বালতা তিনি কুরাইশদেরকে একটি চিঠির মাধ্যমে এই বিষয় জানিয়ে দিচ্ছিলেন। তিনি জানিয়ে দিচ্ছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সৈন্যবাহিনী নিয়ে আসছে, মক্কা আক্রমণ করা হবে। এই উদ্দেশ্যে তিনি চিঠিকে পাঠিয়ে দিলেন একজন দাসীর মাধ্যমে মক্কার পথে। সেই নারী চিঠি নিয়ে মক্কাবাসীদের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। অপরদিকে মুসলিম বাহিনী তারাও মক্কার দিকে অগ্রসর হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিব্রাইল ইসলামের মাধ্যমে এই ঘটনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে জানিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর দেরি না করে খুব দ্রুত আলী রাদিয়াল্লাহু আনহু, মিকদাদ এবং আজ-জুবায়ের তাদেরকে পাঠিয়ে দিলেন সেই মহিলাকে পাকড়াও করার জন্য এবং চিঠিটিকে নিয়ে আসার জন্য। তারা তিনজন দ্রুত ঘোড়া ছুটিয়ে নির্দিষ্ট স্থানে গিয়ে সেই মহিলাকে পেলেন এবং মহিলাকে বললেন, তোমার কাছে যে চিঠি আছে সেই চিঠি আমাদেরকে দিয়ে দাও। সেই দাসী মহিলাটি অস্বীকার করলো এবং বলল যে না, আমার কাছে কোনো চিঠি নেই। সাহাবারা বললেন যে হয় তুমি আমাদেরকে চিঠি দেবে অথবা আমরা তোমাকে বাধ্য করব এবং তোমার দেহ তল্লাশি করা হবে, প্রয়োজনে তোমার কাপড় কেড়ে নেওয়া হবে। সুতরাং এই ঘটনা প্রমাণ করে যে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু পরিস্থিতিতে আপনাকে বাধ্য হতে হয় যখন মানুষের সঙ্গে আপনি কঠিন ব্যবহার করতে বাধ্য, এবং এই ধরনের অবস্থায় আওরা প্রকাশ করা এটা অনুমোদিত। সেই মহিলাটি যখন দেখলেন যে সাহাবিরা কোনো মিথ্যে হুমকি দিচ্ছেন না, তখন সে বাধ্য হয়েই তার চিঠিটিকে বের করে দিল তার চুলের খোপা থেকে, চুলের কাটা থেকে। সাহাবিরা চিঠিকে উদ্ধার করে নিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেই সাহাবী হাতিব ইবনে আবি বালতা তাকে ডেকে পাঠালেন এবং জিজ্ঞাসা করলেন, তুমি কেন এই ধরনের কাজ করলে? হাতিব তিনি উত্তর দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ লা তাজআল আলাইহি, হে আল্লাহ রাসূল, আপনি আমার ব্যাপারে দ্রুত কোনো সিদ্ধান্ত নেবেন না, তাড়াহুড়া করবেন না। হাতিব বললেন যে আমি কুরাইশি কোনো ব্যক্তি নই। হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু আনহু তিনি কুরাইশদের বংশোদ্ভূত কোনো ব্যক্তি ছিলেন না, তিনি সেখানে তার পরিবারকে নিয়ে বসবাস করতেন, তিনি একজন বহিরাগত ব্যক্তি ছিলেন, কুরাইশদের মধ্যে তার কোনো আত্মীয় স্বজন ইত্যাদি ছিলেন না। তিনি বলছেন যে আমি তাদের সঙ্গে সংযুক্ত একজন ব্যক্তি মাত্র, আপনার সঙ্গে যত মুহাজির রয়েছেন তাদের প্রত্যেকেই কুরাইশদের সঙ্গে তাদের আত্মীয়তা সম্পর্ক রয়েছে, ফলে কুরাইশেরা তাদের মক্কায় থেকে যাওয়া পরিবার পরিজন এবং ধন সম্পত্তি ইত্যাদি বিষয়গুলো হেফাজত করে থাকে। আমার যেহেতু তাদের সঙ্গে এই ধরনের কোনো সম্পর্ক নেই, কাজেই আমি ভাবলাম আমি যদি তাদের সঙ্গে একটি ইহসান করি বা উপকার করি, একটি দয়া করি, তাহলে হয়তোবা এই খাতিরে তারা আমার আত্মীয় স্বজনের হেফাজত করবে। হাতিব আরও বললেন যে এই বিষয়টি আমি মুরতাদ হয়ে যাওয়ার কারণে বা দিন ত্যাগ করার কারণে কিংবা কুফুরির প্রতি কোনো সন্তুষ্টি বা আসক্তির কারণে করিনি। ওয়ালা রিদান বিল কুফরি বা আদাল ইসলাম, ইসলাম গ্রহণের পর কুফুরের প্রতি কোনো আসক্তির কারণে এই কাজ আমি করিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হাতিব সে সত্য কথাই বলেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দিন, আমি এই মুনাফিকের গর্দান উড়িয়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওমরকে বিরত করে বললেন যে হাতিব সে তো বদরের সাহাবী, তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, এবং হে ওমর, তোমার কি এই বিষয় জানা নেই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদরের সাহাবীদের ব্যাপারে কী সুসংবাদ দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আমালু মা শিতুম ফাকাদ গাফারতু লাকুম, তোমরা যা ইচ্ছা করো আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই কথা শুনে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর দুই চোখ অশ্রু সজল হয়ে উঠল এবং তিনি বললেন, আল্লাহ এবং তার রাসূলই সবচেয়ে ভালো জানেন। সেই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমতাহিনার প্রথম আয়াতটি নাযিল করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযু আদুউ ওয়া আদুউকুম আউলিয়া, হে ইমানদারগণ, হে লোকেরা, তোমরা যারা ঈমান এনেছো তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রুদেরকে বন্ধু হিসেবে, আউলিয়া হিসেবে, অভিভাবক হিসেবে গ্রহণ করো না। এবারে এই গুরুত্বপূর্ণ ঘটনাটি প্রসঙ্গে আমরা আলোচনার দিকে যাচ্ছি এবং লক্ষণীয় বিষয়গুলো উপস্থাপন করছি। হাতিব ইবনে আবি বালতা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি দ্রুততা করবেন না, তাড়াহুড়ো করবেন না আমার ক্ষেত্রে বিচার করার ব্যাপারে। হাতিব জানালেন তিনি মুরতাদ হয়ে যাওয়া কিংবা ইসলাম ত্যাগ করা কিংবা কুফুরের প্রতি কোনো আসক্তির কারণে এই ঘটনা ঘটিয়েছেন, মক্কাবাসীদেরকে আগেই জানিয়ে দিয়েছেন যে মুসলিম রাষ্ট্রে তোমাদের উপর আক্রমণ করতে, এই সংবাদ প্রকাশ করে দিচ্ছেন। এটা তিনি কুফুরের কারণে করেননি, বরং তিনি এটা করেছেন যেন কুরাইশরা তার পরিবারকে নিরাপত্তা দেয় পরিবারের নিরাপত্তার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, হাতিব সত্য বলেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, সে একজন মুনাফিক, আমি তার গর্দান নিয়ে নিতে চাই যদি আপনি অনুমতি দেন। এই ঘটনাটি হাদিসটি এসেছে বুখারিতে এবং অন্যান্য হাদিস গ্রন্থেও। এই হাদিস থেকে শিক্ষণীয় কিছু বিষয়, এক নম্বর বিষয় হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির বিধান কী। হাতিব ইবনে আবি বলদা রাদিয়াল্লাহু আনহু তিনি বিশ্বাসঘাতকতা করেছেন এবং তিনি যেই কাজটি করেছেন সেটা হচ্ছে গুপ্তচর বৃত্তি। মুসলিমদের সংবাদ গোপনে তিনি কাফেরদের কাছে জানিয়ে দিচ্ছেন। যারা এই ধরনের কাজ করে ইসলামী শরীয়তে তাদের বিধান শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। মুসলিমদের বিরুদ্ধে যারা গুপ্তচরের কাজ করে অমুসলিম বা কাফেরদের পক্ষে তাদের জন্য শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। ওমর ইবনুল খাত্তাব সে কারণেই বলেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দিন, আমি তার শিরচ্ছেদ করে ফেলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওমর ইবনুল খাত্তাবের এই কথার বিরোধিতা করেননি, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ব্যতিক্রমী কারণ উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হাতিব সে একজন বদরি সাহাবি, এবং বদরের সাহাবিদেরকে যারা সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করেছেন, ফলে হাতিবকে শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড প্রদান করা যাবে না। কিন্তু তার জায়গায় যদি অন্য কেউ হতেন তাহলে অবশ্যই তাকে হত্যা করা হতো। সুতরাং এই ঘটনা থেকে আমরা দেখতে পাচ্ছি, আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা, মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করা, মুসলিমদের বিরুদ্ধে কাফেরদের পক্ষে গুপ্তচর বৃত্তি করা, এটি খুবই মারাত্মক একটি অপরাধ এবং এর শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড ইসলামী আইনে। একই সঙ্গে যদি কোনো ব্যক্তি মনে করে যে সে এই ধরনের গুপ্তচর বৃত্তি যা করছে মুসলিমদের উপরে এটা সঠিক, এতে কোনো ভুল নেই, তাহলে এটা আরও বড় অপরাধ, এটা সরাসরি রিদ্দা বা কুফর। অপরদিকে যদি কোনো একজন ব্যক্তি এই ধরনের কারণে করে, যেমনটা হাতিব ইবনে আবি বলদা তিনি করেছেন, আত্মীয় পরিবারের প্রতি আসক্তি হিসেবে পরিবারের নিরাপত্তার জন্য, কিংবা যদি কোনো ব্যক্তি দুনিয়ার মোহে অর্থ সম্পত্তির লোভে কাফেরদের পক্ষে গুপ্তচর বৃত্তি করে, তাহলেও সেই ক্ষেত্রে এটা মারাত্মক গুণা, কবিরা গুণা, এবং শাস্তির বিচারে একই শাস্তি সেই ব্যক্তি প্রাপ্য, সেটা হচ্ছে মৃত্যুদণ্ড। সুতরাং মুসলিমদের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি করার অর্থই হচ্ছে আল্লাহর শত্রু, ইসলামের শত্রুদের পক্ষে কাজ করা, এবং সেই ব্যক্তি যদি মুসলিমও হয়ে থাকে সেই ক্ষেত্রেও তার যে শাস্তি প্রাপ্য সেটা হচ্ছে মৃত্যুদণ্ড ইসলামী আইন অনুসারে। বর্তমানে মুসলিম সংখ্যা প্রধান ভূমিগুলোতে প্রশাসনের সহযোগী হয়ে যে সমস্ত ব্যক্তিরা কাফেরদের পক্ষে মুসলিমদের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির কাজ করে যাচ্ছেন তাদের জন্য এই ঘটনার মাধ্যমে একটি সতর্কতা রয়েছে। যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি বা গোষ্ঠী সম্পর্কে এই বিষয়টি আমরা নিশ্চিত হব যে তারা অবশ্যই মুসলিম, তারা কালেমার সাক্ষ্য দেয় এবং তারা সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল, তার ইসলামের উপরেই রয়েছেন, ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি করার কোনো অবকাশ নেই। কারো মানহাজ বা মতাদর্শ আমার কাছে পছন্দ হোক কিংবা না হোক, যতক্ষণ পর্যন্ত এই বিষয়টি স্পষ্ট থাকবে যে সেই ব্যক্তিরা মুসলিম, ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে গিয়ে কাফেরদের পক্ষে গুপ্তচর বৃত্তি করার কোনো অবকাশ নেই। কিন্তু এরপরেও যদি কোনো ব্যক্তি মনে করে যে আমি যা করছি ঠিকই আছে, কোনো ভুল নেই, তাহলে নিঃসন্দেহে সেই ব্যক্তি ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবে। এটি হচ্ছে প্রথম অবস্থা। এবং দ্বিতীয় অবস্থা হচ্ছে মুসলিমদের গুনাহ প্রকাশ করা, এটাও একটি স্বতন্ত্র গুনাহ। মুসলিমদের গুনাহগুলোকে গোপন রাখতে হবে। যতক্ষণ পর্যন্ত একজন মুসলিমের গুনাহ তার ব্যক্তিগত গুনাহ, এটা তার নিজের মধ্যে সীমাবদ্ধ, তার নিজের ক্ষতির মধ্যে সীমাবদ্ধ, অন্যান্য মুসলিমদের যদি এটা কোনো ক্ষতির কারণ না হয় তাহলে সেটাকে প্রকাশ করা যাবে না। আর যদি এমন হয় যে একজন মুসলিমের অপরাধ বা গুনাহ এটা বাকিদেরকে আক্রান্ত করছে, অন্যান্য লোকেরাও তার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে সেটাকে প্রকাশ করতে হবে। যেমন একজন মুসলিম সে ব্যক্তিগতভাবে পাপী, সে মদ পান করে, কিন্তু এর জন্য সে অনুতপ্ত, লজ্জিত, এবং সে চায় না যে তার এই অপরাধের কথা, অন্যায়ের কথা, গুনাহের কথা কেউ জেনে ফেলুক। হঠাৎ কোনোভাবে আপনার কাছে এটা প্রকাশিত হয়ে গেল যে অমুক ব্যক্তি সে মদ পান করে, তখন সেই ক্ষেত্রে আপনার জন্য এর অনুমতি নেই যে আপনি বাকিদের কাছে প্রচার করে দিবেন যে অমুক ব্যক্তি একজন খারাপ লোক, সে মদ পান করে। সে নিজে এটাকে গোপন রাখতে চায় এবং গোপনে ব্যক্তিগতভাবে সে এই কাজটি করে যাচ্ছে। সেই ক্ষেত্রে তার গোপনীয়তাকে উন্মুক্ত করার কোনো সুযোগ আপনার কাছে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার বান্দাদের গুনাহকে গোপন রাখাকে পছন্দ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম হচ্ছে, তিনি হচ্ছেন আস-সাত্তার, যিনি মানুষের গুনাহকে গোপন রাখতে পছন্দ করেন, সেটাকে ঢেকে রাখেন। হাতিব ইবনে আবি বলদা তার ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে সেটা তার ব্যক্তিগত কোনো অপরাধ বা গুনাহ ছিল না, এটা ছিল মুসলিমদের সমষ্টিগত বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট একটি বিষয়, ফলে সেটাকে প্রকাশ করা জরুরি ছিল। এবং হাদিস থেকেও আমরা দেখতে পাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিব ইবনে আবি বলদাকে সবার সামনে নিয়ে এসেছেন এবং সেখানেই তাকে জিজ্ঞাসাবাদ করেছেন। একই সঙ্গে সেই সমস্ত ঘটনাগুলোকেও আমরা দেখতে পাই যখন কিনা কোনো একটি গুনাহ একজন ব্যক্তির ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ ছিল। যেমন একটি ঘটনায় আমরা দেখতে পাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে সে স্বীকারোক্তি দিচ্ছিল, সে বলছিল যে সে জিনা করেছে। সেই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা না শোনার ভান করে চেহারাকে আরেক দিকে ফিরিয়ে নিচ্ছিলেন। এভাবে কয়েকবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুযোগ দিচ্ছিলেন, সেই ব্যক্তিকে জানিয়ে দিচ্ছিলেন যে তুমি ফেরত যাও, তুমি এই ধরনের কথা বলো না। একই রকমভাবে আরেকজন ব্যক্তি এসে রাসূল সাল্লামের কাছে বলছিল যে আমি মদ পান করেছি। আল্লাহ রাসূল সাল্লাম তাকেও সেটাকে গোপন রাখতে বলেছিলেন এবং চলে যেতে বলেছিলেন। ইমাম নওয়াবী রাহিমাল্লাহ তিনি বলেছেন, গুনাহ শুধুমাত্র তখনই প্রকাশ করা উচিত যখন সেই প্রকাশ করার মধ্যে কোনো কল্যাণ থাকে। হাতিব ইবনে আবি ওয়ালতা রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে তিনি যে ভুল করেছিলেন সেটা সম্পূর্ণ মুসলিম জাতি মুসলিমদের বিরুদ্ধে ছিল, ফলে সেটাকে প্রকাশ করা জরুরি ছিল এবং লোকেদেরকে জানানোও জরুরি ছিল যে তিনি আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তৃতীয় পয়েন্ট হচ্ছে, যে কারণে হাতিব ইবনে আবি ওয়ালতা তিনি ক্ষমা পেলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোনো ধরনের শাস্তি না দিয়ে ছেড়ে দিলেন, সেটা হচ্ছে বদরের যুদ্ধে অংশগ্রহণ করার কারণে। বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবিদের মর্যাদা অতি উচ্চ, খুবই নির্বাচিত কয়েকজন সাহাবি আল্লাহর ইচ্ছায় তারা বদরের যুদ্ধে শরিক হতে পেরেছিলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবাইকেই ক্ষমা করে দিয়েছেন। হাতিব ইবনে আবি ওয়ালতা তিনি এত বড় অপরাধ, এত বড় গুনাহ করার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোনো শাস্তি দেননি, এর কারণ হচ্ছে তিনি বদরি সাহাবি। সুতরাং বদরি সাহাবিদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ক্ষমা ঘোষণা করেছিলেন সেই ক্ষমার রেঞ্জ এটা ভবিষ্যতেও সম্প্রসারিত ছিল। ক্ষমা সাধারণভাবে অতীতের ঘটনার উপর প্রযোজ্য, কিন্তু বদরি সাহাবিদের ক্ষেত্রে শুধুমাত্র তাদের অতীত নয় বরং ভবিষ্যৎকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমার আওতায় নিয়ে এসেছিলেন। জিবরাইল আলাইহিস সালাম তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে জানিয়েছিলেন, ফেরেশতাদের মধ্যেও যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তারা শ্রেষ্ঠ। সুতরাং শুধু মানুষদের মধ্যেই নয় ফেরেশতাদের মধ্যেও বদরের দিন ছিল একটি বিশেষ দিন এবং সেখানে যারা শরীক হয়েছেন তাদের শ্রেষ্ঠত্ব মর্যাদা ছিল বিশেষ পর্যায়ের। পরবর্তী ঘটনার দিকে আমরা যাচ্ছি, যখন মুসলিমরা সৈন্যবাহিনী নিয়ে মক্কার একেবারে কাছাকাছি চলে আসলেন তখন মক্কার মুশরিকরা মুসলিমদের অবস্থান দেখতে পাচ্ছিল এবং আবু সুফিয়ান সে ভীত আতঙ্কিত হয়ে গেল এবং মুসলিমদের বাহিনীকে দেখার জন্য সে চলে আসলো। ঘটনাক্রমে সে মুসলিমদের খুব কাছাকাছি চলে আসে এবং আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাকে দেখে ফেলেন। আব্বাস আবু সুফিয়ানকে দেখে বলছিলেন যে তুমি এই অবস্থায় এদিকে ঘোরাঘুরি করছো, তোমাকে দেখতে পেলে মুসলিমরা তোমাকে হত্যা করবে। আবু সুফিয়ান সেই সময় মারাত্মক আতঙ্কিত অবস্থায় ছিল, তার মাথা কাজ করছিল না, সে সম্পূর্ণ দিশেহারা অবস্থায় ছিল। সে আব্বাসকে বলল যে আপনি আমাকে এখন কী পরামর্শ দিচ্ছেন, আমি কী করতে পারি। আবু সুফিয়ান বুঝতে পারছিল যে মক্কায় তার অধিকার, তার নেতৃত্ব কর্তৃত্ব এটা সম্পূর্ণরূপে শেষ হয়ে আসছে, মুসলিমরা মক্কা দখল করে নেবে, এটা শুধুমাত্র সময়ের ব্যাপার। আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি আবু সুফিয়ানকে নিরাপত্তা দিলেন এবং বললেন যে তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে আল্লাহ রাসূলের কাছে নিয়ে যাচ্ছি। আমি যেই বাহনের উপর চড়ে আছি এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহন, কাজেই যখন লোকেরা দেখবে যে তুমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহনের উপরে এবং আমার সঙ্গে, তারা তোমাকে ছেড়ে দেবে। আবু সুফিয়ান তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর পরামর্শ গ্রহণ করে তার সঙ্গে একই বাহনের উপর উঠে বসল। আব্বাস এবং আবু সুফিয়ান তারা দুইজন সেই বাহনে করে মুসলিম শিবির ক্যাম্পগুলো অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন এবং মুসলিমরা যখন দেখছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহন এবং সেখানে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বসে আছেন এবং তার সঙ্গে আরেকজন ব্যক্তি, তখন তারা কোনো ধরনের প্রশ্ন বা জিজ্ঞাসাবাদ না করে সেটাকে ছেড়ে দিচ্ছিলেন, আটকাচ্ছিলেন না। আবু সুফিয়ান তার চেহারা ঢেকে রেখেছিল, নিজের পরিচয় লুকিয়ে রাখছিল। যেতে যেতে একসময় তারা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সামনে আসলেন, সেখানে ওমর ইবনুল খাত্তাবের শিবির বা ক্যাম্প ছিল। তিনি সেই বাহনকে চেক না করে ছাড়পত্র দিলেন না। নিরাপত্তার ব্যাপারে আমরা আগে আলোচনায় উল্লেখ করেছি, ওমর ইবনুল খাত্তাব তিনি একজন আপোষহীন ব্যক্তি ছিলেন, তিনি কোনো ধরনের সুযোগ অবশিষ্ট রাখতেন না। যতই এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহন হোক না কেন, আব্বাস বসে থাকুন না কেন, আব্বাসের পেছনে কে আছেন এটা না দেখে ওমর ইবনুল খাত্তাব সেটাকে ছাড়তে রাজি হচ্ছিলেন না। ওমর দেখলেন এই ব্যক্তি হচ্ছে আল্লাহর দুশমন আবু সুফিয়ান। ওমর ইবনুল খাত্তাব তখন বললেন, আদু আল্লাহ কাদ আমকানাল্লাহু মিনকা বিগাইরি আহাদিন ওয়ালা জিম্মা। আবু সুফিয়ানকে দেখে ওমর ইবনুল খাত্তাব তিনি বললেন, আল্লাহর দুশমন আল্লাহ তাকে এখানে নিয়ে এসেছেন এমন একটি অবস্থায় যখন তারা আমাদের সঙ্গে কোনো চুক্তিবদ্ধ অবস্থায় নেই কিংবা নিরাপত্তাতেও নেই। সুতরাং ওমর ইবনুল খাত্তাবের এই কথার অর্থ হলো যে তিনি আবু সুফিয়ানকে এবারে তার হাতের নাগালে পেয়েছেন এবং এতদিনের যে অপকর্ম আবু সুফিয়ান ইসলামের বিরুদ্ধে করে এসেছে তার প্রাপ্য শাস্তি এখন তিনি তাকে প্রদান করবেন, আবু সুফিয়ানকে হত্যা করবেন। সুতরাং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি ছুটে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখুন আল্লাহ দুশমন আবু সুফিয়ান এবং এমন একটি অবস্থায় সে আমাদের হাতে চলে এসেছে যখন কিনা তারা আমাদের সঙ্গে কোনো শান্তি চুক্তিতে আবদ্ধ নেই এবং আমি চাই তাকে হত্যা করা হোক। আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে আশ্রয় দিয়েছি, আবু সুফিয়ানকে আমি আশ্রয় দিয়েছি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আব্বাসের সঙ্গে এই বিষয়ে বিতর্ক শুরু করে দিলেন এবং তারা কথা কাটাকাটি করতে শুরু করলেন। ওমর পীড়াপিড়ি করছিলেন যেন কিছুতেই আবু সুফিয়ানকে নিরাপত্তা না দেওয়া হয়, তা বরং তাকে হত্যা করা হোক, সে আল্লাহর শত্রু, ইসলামের দুশ্মন। এক পর্যায়ে উত্তেজিত হয়ে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, শান্ত হও হে ওমর ইবনুল খাত্তাব, যদি আবু সুফিয়ান তোমার গোত্র বনু আদির সদস্য হতো তাহলে তুমি যা করছো তার সম্পর্কে যা বলছো সেটা বলতে না, কিন্তু আবু সুফিয়ান সে বানু আব্দে মানাফের সদস্য, যেটা তোমার গোত্র নয়। শুধুমাত্র এই কারণে তুমি তাকে হত্যা করতে চাচ্ছ, এই কারণে তুমি জোরাজুরি করছো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আপনি শান্ত হন হে আব্বাস, আপনি জেনে রাখুন আপনার ইসলাম গ্রহণ আমার কাছে আমার নিজের পিতার ইসলাম গ্রহণের থেকেও বেশি প্রিয়। ওমর বললেন, আমার নিজের পিতা খাত্তাব তিনিও যদি ইসলাম গ্রহণ করতেন তাহলে তার থেকে আপনার ইসলাম গ্রহণ করাটাই আমার কাছে বেশি প্রিয় হতো, বেশি পছন্দনীয় হতো। এই কথার অর্থ হচ্ছে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি জানিয়ে দিলেন যে তার মধ্যে কোনো জাহিলিয়াতে সেই গোত্রপ্রীতি বা নিজের গোত্রের লোকের প্রতি কিছুটা নরম আচরণ করব এবং অন্য গোত্রের লোকের প্রতি কঠোর আচরণ করব, এই ধরনের কোনো মানসিকতা তার মধ্যে ছিল না। তিনি স্পষ্ট বলছেন, আমার নিজের পিতার ইসলাম গ্রহণের থেকেও আপনার ইসলাম গ্রহণ আমার কাছে বেশি প্রিয়, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকেই বেশি পছন্দ করতেন। ওমর ইবনে খাত্তাব এখানে স্পষ্ট জানিয়ে দিচ্ছেন তার বন্ধুত্ব কিংবা বৈরিতার ভিত্তি কোথায়। বংশ কিংবা গোত্রের উপর ভিত্তি করে তিনি বন্ধুত্ব কিংবা বৈরিতা স্থাপন করতেন না। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হওয়ার কারণে আপনার ইসলাম গ্রহণ এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেশি প্রিয়, ফলে আমিও সেটাকে পছন্দ করি, এমনকি আমার নিজের পিতার ইসলাম গ্রহণের থেকেও আপনার ইসলাম গ্রহণ এটা আমার কাছে বেশি প্রিয়। সুতরাং ওমর ইবনে খাত্তাব তিনি জানিয়ে দিচ্ছেন, যে বিষয়ে আল্লাহ এবং তার রাসূল খুশি হয়ে থাকেন, আল্লাহ এবং তার রাসূলের যেখানে সন্তুষ্টি, সেটাকে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু প্রাধান্য দেন। এখানে গোত্রপ্রীতির কোনো সুযোগ অবশিষ্ট নেই। শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মতকেই গ্রহণ করেন, এবং যেহেতু আব্বাস আবু সুফিয়ানকে আশ্রয় দিয়েছিলেন, নিরাপত্তা দিয়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিরাপত্তা প্রদান করলেন। মক্কা বিজয়ের পর আরও বেশ কিছু যুদ্ধে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অংশগ্রহণ করেছেন। হুনাইনের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন, এবং হুনাইনের যুদ্ধে সম্পর্কে আমরা জানি যে সেই যুদ্ধে শুরুতে মুসলিমরা কিছুটা দিশেহারা হয়েছিলেন এবং ময়দান ত্যাগ করেছিলেন, কিন্তু সেখানেও যে অল্প কয়েকজন সাহাবী শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অবস্থান করেছিলেন, যারা কখনোই ময়দান ত্যাগ করেনি, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাদের মধ্যে একজন, যিনি সেই যুদ্ধে অটল অবিচল ছিলেন। পরবর্তীতে তাবুকের যুদ্ধে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অংশগ্রহণ করেছেন, এবং তাবুকের যুদ্ধের প্রস্তুতি প্রসঙ্গে একটি প্রসিদ্ধ ঘটনা রয়েছে যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি আবু বকর সিদ্দিক সম্পর্কে বলেছিলেন যে সবসময় তিনি চেষ্টা করতেন যেন ভালো কাজে প্রতিযোগিতার মাধ্যমে আবু বকরকে তিনি ছাড়িয়ে যেতে পারেন, এবং তাবুকের যুদ্ধের সময়ে তার হাতে বেশ কিছু সম্পত্তি ছিল, সেই সম্পত্তির অর্ধেক অংশ তিনি আল্লাহর রাস্তায় দান করলেন, এবং তখন তিনি মনে মনে আশা করছিলেন অর্ধেক সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করার মাধ্যমে এবার হয়তো তিনি আবু বকর সিদ্দিককে ছাড়িয়ে যেতে পারবেন। কিন্তু পরবর্তীতে যখন তিনি দেখলেন আবু বকর সিদ্দিক তার 100% সম্পূর্ণ সম্পত্তি আল্লাহ এবং তার রাসূলের জন্য, ইসলামের জন্য, জিহাদের জন্য দান করেছেন, তখন ওমর ইবনে খাত্তাব বলেছেন যে তখন আমি বুঝতে পারলাম যে ভালো কাজে কখনোই আবু বকর সিদ্দিককে ছাড়িয়ে যাওয়া সম্ভব নয়, তখন আমি বিরত হলাম। সুতরাং তাবুকের যুদ্ধে ওমর ইবনে খাত্তাব তার সম্পত্তির অর্ধেক দান করেছিলেন, এবং সেই অভিযানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে শরীক হয়েছিলেন। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের আলোচনায় ওমর ইবনে খাত্তাব যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তার বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা উল্লেখ করলাম, এবং পরবর্তীতে ওমর ইবনে খাত্তাব যখন খলিফা হয়েছিলেন তখনও তিনি আল্লাহর রাস্তায় যুদ্ধ বা জিহাদের এই লেগেসি এটাকে চালু রেখেছেন, জারি রেখেছেন, এবং জিহাদের মাধ্যমে তিনি সারা পৃথিবীতে ইসলামকে ছড়িয়ে দিয়েছেন এবং আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করেছেন। রোমান সাম্রাজ্যে, পারস্য সাম্রাজ্যে এবং আফ্রিকাতেও ইসলামের সূচনা, ইসলামের বিজয় অভিযানের সূচনা, ইসলামের প্রচার প্রতিষ্ঠা এগুলো শুরু হয়েছিল ওমর ইবনে খাত্তাবের খিলাফতকালে জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে, এবং সেই বিজয় অভিযানগুলোর বর্ণনা আমরা আমাদের ধারাবাহিক আলোচনার শেষ দিকে বেশ কয়েকটি পর্বে ইনশাআল্লাহ উল্লেখ করব। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। আগামী পর্বে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব মদিনার বিভিন্ন ঘটনা যেগুলো যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট নয়, সাধারণ নাগরিক জীবনের ঘটনা যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে ঘটেছিল এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জীবনের সঙ্গে সংশ্লিষ্ট। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রেইনড্রপস মিডিয়া অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.raindrops.media, আমাদের ফেসবুক পেজ facebook.com/raindropsmedia, এবং আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/raindropsmediaorg2015।